السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الله فاك رب العالمين এই আয়াতে সূরা বাকারার আয়াত নম্বর 178 তাতে মহান আল্লাহ কিসাসের বিধান উল্লেখ করেছেন। কিসাস বলা হয় কোন নিরীহ ব্যক্তিকে যার হত্যা করা হালাল নয়, বৈধ নয়, তাকে যদি কেউ হত্যা করে তাহলে এই হত্যার বিনিময়ে হত্যা করা, খুনিকে। যেই ব্যক্তি খুন করবে তাকে শরীয়তের দণ্ডবিধান হচ্ছে যে তাকে হত্যা করা হবে, একে আল্লাহ পাক কিসাস বলেছেন। মহান আল্লাহ এই কিসাস ফরজ করেছেন, ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের ক্ষেত্রে আল্লাহ পাক তোমাদের উপর কিসাসকে বিধিবদ্ধ করেছেন, কিসাসকে ফরজ করেছেন। আল হুররু বিল হুররে, স্বাধীনকে স্বাধীনের বদলে হত্যা করা যাবে। ওয়াল আবদু বিল আবদি, আর দাসকে দাসের বিনিময়ে হত্যা করা যাবে। ওয়াল উনসা বিল উনসা, নারীকে নারীর বিনিময়ে হত্যা করা যাবে। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই ক্ষেত্রে মার্জনার একটা রাস্তা রেখেছেন, যাকে খুন করা হয়েছে তার যে অভিভাবক সেই ব্যক্তি যদি মাফ করে দেয়, অর্থাৎ আমরা কিসাস নেব না, হত্যার বিনিময়ে হত্যা চাই না, তবে মাফ করে দেব। মাফ করে দেওয়ার দুটি স্তর রয়েছে, একটি মাফ করে দেওয়া হচ্ছে যে কিসাস তো মাফ করে দিল, কিন্তু মাফ করে দিয়ে দিয়েত নেবে, অর্থাৎ রক্তপণ নেবে। আমাদের লোককে যে হত্যা করা হয়েছে তার রক্তপণ দিতে হবে, যাকে কোরআনের ভাষায় নবী হাদিসের ভাষায় দিয়েত বলা হয়েছে। এটা হচ্ছে এক ধরনের মাফ করে দেওয়া। আর একটি মাফ করে দেওয়া হচ্ছে যে হত্যার বিনিময় হত্যাও আমরা চাই না আর রক্তপণও চাই না, একেবারে পুরোপুরি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুইটি ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। এখানে দিয়েতের বিষয়টিকে বিশেষ করে উল্লেখ করেছেন, কেউ যদি কেসাস অর্থাৎ খুনের বিনিময়ে খুন চাই না, মাফ করে দিয়ে রক্তপণ নিতে চাই, তাহলে আল্লাহ পাকরম তার বিষয়টিকে উল্লেখ করেছেন। মহান আল্লাহ এই আয়াতে স্বাধীনের বদলাই স্বাধীন হত্যা করা যাবে আর গোলামের বদলে গোলাম হত্যা করা যাবে, নারী নারীর বিনিময়ে হত্যা করা যাবে, এই বিষয়গুলি এজন্য উল্লেখ করেছেন যে আগের জাতিরা জাহিলিয়াতের যুগে তারা এর ব্যতিক্রম করত। যদি দেখা যেত যে কোন গোত্র একটি দাসকে হত্যা করেছে, দাসের বদল একজন স্বাধীনকে হত্যা করে দিত। কোন সম্প্রদায় হয়তো একটি মহিলাকে হত্যা করেছে, তার বিনিময়ে পুরুষকে হত্যা করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, এমনটা নয়, যেই ব্যক্তি হত্যা করেছে তাকে হত্যা করা হবে, যেই ব্যক্তি হত্যা করেছে তাকে হত্যা করা হবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে স্বাধীন হোক আর গোলাম হোক। স্বাধীন ব্যক্তি হত্যা করলো আর সেই স্বাধীন হত্যাকারী ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো, আর একটি দাস হত্যা করা হলো কারণ প্রভাবশালী বংশ এই জন্য, এটা চলবে না। অথবা একজন দাসকে হত্যা করেছে, যেহেতু যাদের আত্মীয়কে যাদের আপনজনকে হত্যা করা হয়েছে তারা প্রভাবশালী, সেই জন্য দাসের বিনিময়ে দাস হত্যা করব না, আমরা স্বাধীন লোককে তোমাদের হত্যা করব। এই যে জুলম অত্যাচারের আচরণ ছিল জাহিলিয়াতের যুগে, তার খণ্ডন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে। মহান আল্লাহ তারপরে বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিহসান, সুতরাং যদি কাউকে তার ভাইয়ের পক্ষ থেকে কোনো কিছুর ক্ষেত্রে মাফ করে দেওয়া হয়, কোনো একটা অংশ মাফ করে দেওয়া হয়, এই রক্তপণের ক্ষেত্রে কিসাস না নিয়ে রক্তপণ নিল, এটা হচ্ছে এক ধরনের মাফ করে দেওয়া। যদি এইরকম মাফ করে দেয়, অথবা রক্তপণের পরিমাণ হয়তো 5 লক্ষ আসছে, 5 লক্ষ না নিয়ে আমি 2 লক্ষ নিয়ে মাফ করে দিলাম, এইরকম যদি কোনো একটা অংশ মাফ করে দেয়, ফাত্তে বাউন বিল মারুফ, তাহলে যথাযথ বিধির অনুসরণ করে নেবে। ফাত্তে বাউন বিল মারুফ, যথাযথ যে বিধি প্রচলিত যে বিধি রয়েছে সেই মোতাবেক অনুসরণ করবে। ও আদাউন এলেহে বেহসান, এবং এই রক্তপণ আদায় করে দেবে সদ আচরণের সাথে। যখন কিছু মাফ করে দিল, তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সাথে সাথে নগদ হয়তো দিতে পারছে না, আর কিস্তিতে দেবে, কিছু সময় লাগবে, তাহলে আর এগুলি যদি প্রচলিত অবস্থা থাকে, সেখানে এই রকম নিয়মগুলি যদি থাকে, তাহলে তার অনুসরণ করবে। আর আদায় করার ক্ষেত্রে আবার হয়তো খুনি প্রভাবশালী, সুতরাং রক্তপণ আদায় করার চুক্তি করার পরে সেখানে আবার এদিক ওদিক বাহানা করেছে, সেটাও যেন না করে, বরং সৎ আচরণের সাথে তা আদায় করে দিবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে বলছেন, যালিকা তাখফীফুম মির রব্বিকুম, এই যে কিসাস হত্যার বিনিময়ে হত্যা, এই ছিল বিধান, এতে হালকা করে আল্লাহ পাক রক্তপণ দিয়াতের বিধান নাজেল করেছেন, এটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব করিয়ে দেওয়া, আল্লাহ হালকা করে দিয়েছেন। কারণ ইহুদিদের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা ছাড়া আর কিছু ছিল না, রক্তপণ নিয়ে মাফ হবে না, আল্লাহ পাক হালকা করে দিয়েছেন। ওয়া রাহমা, এবং আল্লাহ পাক দয়া করেছেন। ফামানে তাদা বাদা জালিকা, এরপরে যদি কেউ বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করি, একবার মাফ করলো, আবার কাউকে খুন করে ফেললো, ফালাহু আজাবুন আলীম, তাহলে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ ফাক রব্বুল তারপরে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব জাতি, তোমাদের জন্য কিসাসের বিধানে, রক্তের বিনিময়ে রক্ত, হত্যার বিনিময়ে হত্যা, এতে তোমাদের জন্য প্রাণ রয়েছে। সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে মানব জাতির প্রাণ রয়েছে এই কিসাসের দণ্ডবিধান বাস্তবায়ন করলে। তাহলে যে কোনো দেশে যদি এই আল কোরআনের বিধান বাস্তবায়ন করা হয়, তাহলে এতে মানব জাতিকে প্রাণ দেওয়া হবে। কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন, কারণ একজন খুনিকে যদি তার খুন করার কারণে হত্যা করা হয়, তাহলে হাজার হাজার ওই সব বদচরিত্র লোকেরা, সন্ত্রাসী লোকেরা, যারা মানব জাতিকে খুন করার জন্য যে কোনো সময় প্রস্তুত হয়ে রয়েছে, তারা সতর্ক সাবধান হয়ে যাবে যে নারী খুন করা যাবে না, যদি খুন করি তাহলে ওই ব্যক্তি যেমন গলা কেটেছে, তাকে যেমন হত্যা করা হয়েছে, তেমনি আমাদেরকে হত্যা করা হবে। কিন্তু আজকে সারা বিশ্বের প্রায় দেশগুলিতে, একমাত্র সৌদি আরব ছাড়া প্রায় দেশগুলিতে, যেহেতু ইসলামী বিধান নেই, সে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, ইসলামী বিধানকে রাষ্ট্রনীতি থেকে সরিয়ে দিয়েছে, বিচার বিভাগ থেকে সরিয়ে দিয়েছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব দেশের নিরাপত্তাকে ছিনিয়ে নিয়েছে। সেসব দেশে প্রতিদিন পত্র পত্রিকায় শত শত মানুষ যে খুন হচ্ছে, এর সংবাদ আমরা পড়তে পারছি এবং আমরা প্রচার মাধ্যমে জানতে পারছি। রক্তের আর কোনো মূল্য নেই মানুষের, কিন্তু আল্লাহ পাকের এই নাজিলকৃত বিধানে যদি বাস্তবায়ন করা হতো, দেশে নিরাপত্তা আসতো আর খুনিরা এরকম সাহসী হতো না। আল্লাহ পাক রব তাই বলছেন যে হে মানব জাতি, তোমাদের জন্য কেসাসে প্রাণের ব্যবস্থা রয়েছে। কেসাস বাস্তবায়ন করলেন, হত্যার বিনিময়ে হত্যা করলেন একজন লোককে, একজনের প্রাণ গেল, তারপরে আল্লাহ বলছেন এতে প্রাণ রয়েছে, হায়াত রয়েছে, কারণ অসংখ্য মানুষ বাঁচতে পারবে। একজনকে খুন করলেন, এর উদাহরণ হচ্ছে কারো শরীরে ক্যান্সারের মতো, ক্যান্সার হয়েছে হাতের কিছুটা অংশ কেটে ফেললেন, পায়ে ক্যান্সার হয়েছে পায়ের কিছু অংশ কেটে ফেললেন, কিন্তু গোটা শরীরটা নিরাপদ হয়ে গেল। এরকম মানব জাতির মধ্যে কিছু খুনি লোক যে আছে, খুন করেছে, এদেরকে হত্যা করলেন, হাজার হাজার লোক নিরাপদ হয়ে গেল এদের অনিষ্ট থেকে। কিন্তু এইসব লোককে যদি কারাগারে বন্দী করা হইতো দু চার পাঁচ বছরের জন্য, তারপরে সেখান থেকে সাজা পেয়ে ফিরে আসতো, আবার তারা খুন করতো, কারণ খুন করাই অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন তাতে রয়েছে সার্বিক কল্যাণ। আল্লাহ পাক বলছেন যে হে মানব সকল, তোমাদের জন্য কেসাসে প্রাণ রয়েছে, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, যাতে করে তোমরা সংযত জীবন যাপন করতে পারো। মহান আল্লাহ তারপরে ওসিয়তের বিষয়টি উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন। মহান আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুম, তোমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে, তোমাদের উপর ফরজ করা হয়েছে ওসিয়ত কে, ইযা হাযারা আহাদাকুমুল মাউতু, তোমাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হবে, তাহলে ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তের সাথে, মৃত্যুর আশঙ্কা যখন বোধ করছেন তখন আপনি ওসিয়ত করবেন আপনার ধন সম্পদ সম্পর্কে, আর ওসিয়তের সম্পর্ক হচ্ছে ধন সম্পদের সাথে। পক্ষান্তরে নসিহত শব্দ হচ্ছে উপদেশ দেওয়া। আল্লাহ পাক বলছেন যখন তোমাদের নিকট মত উপস্থিত হয়, সেই সময় তার পূর্ব মুহূর্তে ওসিয়ত করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ইন তারাকা খায়রান, যদি কিছু ধন সম্পদ ছেড়ে যায়, ধন সম্পদ আছে, কাকে দেবেন, এর ওসিয়ত তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। কার জন্য এই ওসিয়ত? লিল ওয়ালিদাইন, মাতা পিতার জন্য। ওয়াল আকরাবিন আত্মীয় স্বজনদের জন্য বিল মারুফ সচরাচর যেটা চলে, হাক্কান আলাল মুত্তাকিন, আর এটি হচ্ছে আল্লাহ ভীরুদের উপর ফরজ অধিকার। আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে মাতা পিতা এবং আত্মীয় স্বজনদের জন্য ওসিয়তের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহ, আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক হকদারকে তার পাওনা দিয়ে দিয়েছেন, তার হক দিয়েছেন। আত্মীয় স্বজন যারা ওয়ারিস হবে তাদেরকে আল্লাহ পাক তাদের ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে, সূরা নিসায় সেসব কথা উল্লেখ করা হয়েছে। ফালা ওয়াসিয়াত লি ওয়ারিসিন, সুতরাং কোন উত্তরাধিকারীর জন্য কোন ওসিয়ত নেই। এখানে মাতা পিতার জন্য আত্মীয় স্বজনদের জন্য ওসিয়তের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং এই আয়াতকে রহিত করা হয়েছে, যে মিরাসের আয়াতগুলি রয়েছে সেই আয়াতগুলি দিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে। তবে একটি ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি মারা যায় এবং তার ছেলেরা থাকে আর তার বাবাও বেঁচে আছে, বাবার ধন সম্পদ থেকে এখনো ভাগ পায়নি, আর যেই ব্যক্তি মারা গেল তার ভাইয়েরা আছে, তাহলে ওই যে বাবা বেঁচে আছেন আর ছেলে মারা গেল তার ভাইয়েরা আছে আর তার ছেলেও আছে, এখন ভাইয়েরা থাকার কারণে তার ছেলে দাদার ধন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে, এই জন্য এই নাতিদেরকে পোতাদেরকে দাদা ওসিয়ত করবেন, কারণ ধন সম্পদে ভাগ পাচ্ছে না, ছেলে আগে মারা গেছে কিন্তু ছেলের ছেলেরা বেঁচে আছে, এদের জন্য ওসিয়ত করা ফরজ। এই আয়াতটি এই ক্ষেত্রে প্রযোজ্য এবং এর প্রতি আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ফামান বাদদালাহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল লাযীনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহ সামিউন আলীম, তবে এই ওসিয়তের কথা শোনার পরে কেউ যদি তাকে পরিবর্তন করে দেয়, ওসিয়তের কথা ছেলে শুনলো বাবা ওসিয়ত করেছে যে এক বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে, মসজিদে দিয়ে দিবে, অমুককে দিয়ে দিবে, কিন্তু তা শুনলো না, তাহলে এর গুনাহ ওই ব্যক্তির হবে যেই ব্যক্তি শোনার পরেও তা বাস্তবায়ন করলো না। ফাইন্নামা ইসমুহু আলাল লাযীনা ইউবাদদিলুনাহু, যেই ব্যক্তি এটাকে বদলিয়ে দিবে হেরফের করে দিবে তার উপর গুনাহ বর্তাবে। ইন্নাল্লাহ সামিউন আলীম, আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াসিয়ত সম্পর্কে আরো ইরশাদ করেছেন, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, যদি কোনো ব্যক্তি ওয়াসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের আশঙ্কা করে, আও ইসমান অথবা অন্যায়ের আশঙ্কা করে, যে ওয়াসিয়তকারী আমার বাবা অথবা দাদা ওসিয়ত করতে গিয়ে বেশি করে ওসিয়ত করে দেবেন এবং আমাদেরকে বঞ্চিত করতে চাইছেন, এইরকম যদি আশঙ্কা থাকে, ফাআসলাহ বাইনাহুম, আর তারা তাদের মাঝে যদি মীমাংসা করে নেয়, তারপরে বসে একসাথে তৃতীয় পক্ষ সালিসকে নিয়ে যদি বসে মীমাংসা করে নেয় যে এইভাবে এত বেশি ওসিয়ত করে দিন না যাতে আমরা অভাবী হয়ে পড়ব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব, তাহলে তাতে কোনো দোষ নেই। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং দয়াবান। ওসিয়তের ক্ষেত্রে মনে রাখবেন যে সম্পূর্ণ ধন সম্পদ ওসিয়ত করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ বুখারীতে, ওয়াসসুলুস ওয়াসসুলুসু কাসীর, বড় একটি হাদিসের অংশ, যে ওসিয়ত সবচেয়ে বেশি পরিমাণ যেটা করবে সেটা হচ্ছে এক তৃতীয় অংশ, যা ধন সম্পদ আছে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করতে পারে খুব বেশি, এবং তার কম করা ওর চাইতে ভালো। তিন ভাগের এক ভাগের বেশি ওসিয়ত করা জায়েজ নয়। কারো কাছে যদি 3 লাখ টাকা থাকে তাহলে 1 লাখ টাকার ওসিয়ত করতে পারে, তার বেশি ওসিয়ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সিয়ামের বিধান উল্লেখ করেছেন, যেটি হচ্ছে ইসলামের চতুর্থ স্তম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করা, মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত দান করা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা এবং বাইতুল্লাহর হজ করা। এগুলি হচ্ছে ইসলামের খুঁটি। ইসলামের খুঁটি হচ্ছে 5টি আর ইমানের খুঁটি হচ্ছে 6টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে রোজা এবং রমজানের কথা উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম এবং সওম এই দুটি শব্দ কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে, কিন্তু বাংলা ভাষীরা বা উপমহাদেশের অন্যান্য যে ভাষাগুলি রয়েছে উর্দু ভাষা যেমন, এরা সিয়ামকে সওমকে রোজা বলে থাকে, জাকাতকে জাকাত আরবিতেই বলে, কিন্তু এই নামাজকে সালাতকে নামাজ বলে থাকে, এর তরজমা করে থাকে ফার্সিতে। ওই রকমই সিয়াম বা সোমকে ফার্সিতে রূপান্তরিত করে এরা রোজা বলে থাকে। ধর্মীয় যেগুলি টার্ম রয়েছে, ধর্মীয় পরিভাষা রয়েছে, সেগুলিকে যদি কোরআন ও হাদিসের ভাষায় রাখা হয় তো সেটি হচ্ছে শ্রেয়। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে। এখানে সিয়াম শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর মারিয়াম আলাইহাসসালামের ঘটনায় আল্লাহ পাক সোম শব্দ উল্লেখ করেছে, ইন্নি নাযারতুলির রহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর জন্য সিয়ামের মান্যত করেছি। সোম শব্দ মারিয়াম আলাইহাসসালামের ভাষায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন, এটি হচ্ছে দ্বীনে ইসলামের চতুর্থ স্তম্ভ, এবং বছরে এক মাস আল্লাহ পাক ফরজ করেছেন। প্রত্যেক সুস্থ এবং মুকিম যারা বাড়িতে অবস্থান করে আছে সাবালক মুসলিম তাদের উপর আল্লাহ পাক বলছেন যে এই সিয়াম আমার এত প্রিয় ইবাদত যে আমি আগের জাতির উপরও ফরজ করেছি, শুধু তোমাদের উপর নয় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হে মুমিন মুসলিমরা, শুধু তোমাদের উপর নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল ওই সব লোকেদের উপর যারা তোমাদের পূর্বে ছিল। এই জন্য দেখা যায় যে আম্বিয়া এবং রসুলগণের ইতিহাসে কোরআনে কারিমে যে আল্লাহ উল্লেখ করেছেন তাতে সিয়ামের কথা উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই সিয়াম আমি কেন ফরজ করলাম, এর রহস্য কি, এতে কি তোমাদের উপকার হবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো। এই সিয়াম এই রোজা তোমাদেরকে এমন একটি প্রশিক্ষণ দেবে যে প্রশিক্ষণের মাধ্যমে তোমরা সংযত পাপমুক্ত জীবন যাপন করতে পারবে। চিন্তা করে দেখুন যে সিয়ামের অবস্থায় অনেক হালাল কাজ, অনেক হালাল পানাহার, যেগুলি সিয়ামের রাত্রে রোজার রাত্রে হালাল, রমজান মাস ছাড়া অন্য মাসে হালাল, কিন্তু রোজার অবস্থায় রোজার দিনে সেগুলিকে আপনি ব্যবহার করছেন না। এই যে আপনার ট্রেনিং কোর্স, এই যে আপনার প্রশিক্ষণ, উদাহরণস্বরূপ এই যে বিড়ি সিগারেট, ধূমপান, ধূমপান করার বদ অভ্যাস যাদের রয়েছে সেসব মুসলিমরাও রমজানের দিনে রোজা রাখে, সারাদিন পান করে না, রাত হলে আবার পান করে। তাহলে এই রোজার মাধ্যমে যে প্রশিক্ষণ হল, এই প্রশিক্ষণকে যদি ঠিক রাখতো তাহলে এই গুনাহ থেকে আর এই হারাম থেকে আর এইরকম বহু হারাম থেকে বাঁচতে পারতো। যেগুলিকে আল্লাহ পাক স্থায়ী ভাবে হারাম করেছেন সেগুলো থেকে কত দূরে থাকতে হবে যদি আপনি রোজার দিনে বেশ কিছু যেগুলি রোজা ভঙ্গকারী বিষয় সেগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক বলছেন আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকদিনের রোজা, মাত্র কয়েকদিন, আর তা হচ্ছে এক মাস। আর আরবি ইসলামিক মাস, চাঁদের মাস, যেটা চাঁদের হিসাবে হয় সেটা হয় 29 হয় অথবা 30 হয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহারু হাকাজা ওয়া হাকাজা, মাস হচ্ছে এই রকম এই রকম এই রকম, তিনবার দেখালেন 3 10 30 16, 30 হয়। আরেকবার আশহারু হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা, 29 দেখালেন, অর্থাৎ এই আরবি মাস 30 হয় এবং 29 হয়, 31 হয় না আর 28 হয় না, অন্য কিছু হয় না। ফামান কানা মিনকুম মারিযান, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি পীড়িত হয়ে পড়ে, আওয়ালা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে এই সংখ্যা পূরণ করে নেবে। যে কটি রোজা অসুস্থ অবস্থায় ছুটলো, যে কটি রোজা সফর অবস্থায় ছুটলো, ছেড়ে দেওয়া জায়েজ, কিন্তু আবার যখন সুস্থ হয়ে যাবে অথবা সফর থেকে ফিরে আসবে তখন এই রোজাগুলিকে অন্য মাসে পুরা করে নিবে। আল্লাহ পাক বলছেন এই আয়াতে এমন একটি বিধান, যে বিধানটি সম্পর্কে বা যে আয়াতটির তাফসীর সম্পর্কে দুটি মত রয়েছে। মহান আল্লাহ বলছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনহু, আর ওই সব লোকেরা যাদের রোজা রাখতে কষ্ট হয়, একটি তাফসীর। তাহলে এতে আমরা একটা নতুন বিধান জানতে পারবো, সেটা হচ্ছে যে যাদের রোজা রাখতে কষ্ট হয়, ইউতিকুনহু, অর্থাৎ রোজা রাখতে বড়ই কষ্ট হয়। কি জন্য কষ্ট হয়? অত্যন্ত বেশি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বয়স বেশি হয়ে গেছে যার ফলে, অথবা স্থায়ীভাবে রোগী আর সুস্থ হওয়ার আশা করা যায় না। এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন, এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ব্যাখ্যা করেছেন যে যারা স্থায়ীভাবে অসুস্থ অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে আর ঘন ঘন তাদের পানাহারের প্রয়োজন পড়ে, রোজা রাখা সম্ভব নয়, এদের জন্য রোজা রাখা বড়ই কষ্ট, এদের আল্লাহ পাক ছাড় দিয়েছেন কি, ফিদিয়া তুন তো আমো মিসকিন, এক মিসকিনের খাবার ফিদিয়া হিসাবে দিয়ে দিবে, তা দিয়ে মুক্ত, ফিদিয়া মানে মুক্ত হয়ে যাও, তা দিয়ে মুক্ত হয়ে যাবে, প্রত্যেক রোজার বিনিময়ে এক মিসকিনের খাবার দিবে, আর তা হচ্ছে আধা সা। তাহলে প্রত্যেক মিসকিনকে যদি আধা সা অর্থাৎ প্রায় 1.5 কেজি দিতে হয়, তাহলে 30টি রোজার বিনিময়ে 45 কেজি চাউল দিয়ে দিলেই হবে। ওমান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, আর কেউ যদি স্বেচ্ছায় কল্যাণের কাজ করে এর অতিরিক্ত দেই, এক মিসকিনে আল্লাহপাক খাবার দিতে বললেন যা নবী সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত যে আধা সা দেবেন 1.5 কেজি চাউল, তার সাথে যদি আপনি তরি তরকারির জন্য মাছ গোশতের জন্য কিছু পয়সা অতিরিক্ত দিয়ে দেন তো ভালো কথা, ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, তা তাদের জন্য কল্যাণকর হবে। যেই ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত ভালো কাজ করবে ফাহুয়া খাইরুল্লাহ, তা তার জন্য কল্যাণকর হবে। ও আনতা সুমো খাইরুল্লাকুম, আর তোমরা যদি রোজা রেখে নাও, একটু কষ্ট করে রোজা রেখে নাও, বার্ধক্য হয়ে গেছে তারপরে কষ্ট করে রোজা রেখে নাও, অসুস্থ আছো কিন্তু এমন বড় কষ্ট হচ্ছে না, যদি রোজাটা রেখে নাও খাইরুল্লাকুম, তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি জানতে। আল্লাহ পাক রব্বুল তারপর শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন এক মাস যেই মাসে আল কুরআনুল করিম নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, সারা বিশ্বের সমস্ত মানুষের দিক নির্দেশনার জন্য, অবাইয়িনাতি মিনাল হুদা, এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা নিয়ে এই আল কুরআন নাজিল হয়েছে, হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা নিয়ে, ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে কুরআনুল করিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং কেউ যদি এই রমজান মাসে উপস্থিত হয়ে যায় সুস্থ অবস্থায়, সে অবশ্যই রোজা রাখবে। ওমান কানা মারিজান, আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, আওয়ালা সফর ফাইদাতু মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে ওই সংখ্যাগুলি পূরণ করে নেবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না, সেই জন্য অসুস্থ অবস্থায় সফরের অবস্থায় রোজাকে মাফ করেছেন, পরে তোমরা রোজা রেখে নিও। ওয়ালি তুকমালুল ইদ্দা, তোমরা এই সংখ্যা যেন পূরণ করে নাও, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক যেহেতু তোমাদেরকে হিদায়াত দান করেছেন, রোজা রাখার মতো ঈমান দিয়েছেন এবং তৌফিক দান করেন, সেই জন্য আল্লাহ পাকের মাহাত্ম্য ঘোষণা করো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ পাক আমাদেরকে তার যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং তার সিয়াম সম্পর্কে আয়াতগুলি নাজিল করে তার মাঝে দুয়ার কথা উল্লেখ করেছেন, আবার এই দুয়ার কথা উল্লেখ করার পরে আবার সিয়াম এবং রোজার মাসলা মাসাইলের দিকে ফিরে এসেছেন। এই মাঝখানে আল্লাহ পাক দুয়ার কথা উল্লেখ করেছেন, এতে বড় রহস্য রয়েছে, আর তা হচ্ছে যে রমজান এবং তার যে সিয়াম রয়েছে এর সাথে দুয়ার সম্পর্ক রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, এবং এই আয়াত সেই দিকে ইঙ্গিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসায়েমে দাওয়াতুন ইনদা ফিতরিহি লা তুরাদ, রোজাদার ইফতারির সময় দোয়া করলে সেই দোয়া খণ্ডন হয় না, আল্লাহ পাক কবুল করেন। তাহলে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে যেই সময় খাবার সামনে প্রস্তুত আছে তবুও আপনি আল্লাহর ভয়ে খাচ্ছেন না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তবু আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না, আপনি অপেক্ষায় আছেন কখন সূর্য ডুববে তখন আমি ইফতার করব। এই দৃশ্য আল্লাহকে এত ভালো লাগে যে সেই সময় যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন দুনিয়া এবং আখিরাতের যে কোনো কল্যাণ নিয়ে, তো আল্লাহ পাক সেই দোয়া শুনবেন। আর একটি হাদিস আছে, আমভাবে রোজার অবস্থায় যে কোনো সময় সকালে হোক দুপুরে হোক বিকালে হোক রোজার অবস্থায় দোয়া কবুল হয় রোজাদারের। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইজা সালাকা ইবাদি আননি, এই আয়াতের শানে নজর সম্পর্কে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, যে আকরিবুন রব্বনা, আমাদের রব নিকটে, ফানুনাজি, যদি কাছে থাকেন তো আস্তে কথা বলবো, চুপি সারে আল্লাহর সাথে কথা বলবো, দোয়া করবো, আম বাইদুন ফানুনাদি, আর নাকি আল্লাহ দূরে, যদি দূরে হন তাহলে চিল্লে চিৎকার করে আল্লাহকে ডাকবো। আল্লাহ পাক তখন এই আয়াত নাজিল করলেন ওয়াইজা সালাকা ইবাদি আননি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তোমাকে, হে নবী, যে আমি কাছে না দূরে, আমাকে ডাকার জন্য আস্তে ডাকতে হবে না চিল্লে ডাকতে হবে, বলে দাও তুমি হে নবী ফাইন্নি করিব, আমি নিকটে। আল্লাহ পাক রব্বুল আলমিন নিকটেও আবার আরশে আজিমেও, আল্লাহ পাক রব্বুল আলমিনের জাত এত মহান যে তিনি আরশে আজিমেও রয়েছেন আকাশের ওপর, যেমন কোরআন স্পষ্ট করে বর্ণনা করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলমিন নিকটেও রয়েছেন। মহান আল্লাহ বলছেন উজিব দাওয়াতাদ দায়ে, আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি, আল্লাহ ওয়াদা করেছেন। ইজা দানে যখন আমার কাছে দোয়া করে, কিন্তু তার জন্য আল্লাহ পাক দুটি শর্ত লাগিয়েছেন, বলছেন ফালিয়াস্তা জি বলি, সে যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ পাকের ডাক হচ্ছে ইমান এবং নেক আমল। আল্লাহ পাকের ডাক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করা। তো আল্লাহ পাকে যে দিন নাজেল করেছেন সেই দিনকে সাদরে গ্রহণ করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে। ওয়ালিউমেনু বি, এবং আমার প্রতি যাতে করে ইমান নিয়ে আসে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সরল পথ প্রাপ্ত হয়। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহর দিনের বিধি বিধান কবুল করবে এবং সৎ আমল করবে আর তার ইমানকে সুন্দর করবে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক শুনবেন। দোয়া কবুল হয়। এক বড় বাধা হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া যদি অন্যকে ডাকেন আপনি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায় অবস্থায় ছেড়ে দেবেন। আর এক বাধা হচ্ছে হারাম খাওয়া। হারাম যদি কেউ খায় তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করেন না। মহান আল্লাহ তারপরে আবার সিয়াম সংক্রান্ত মাসলা মাসাইলের দিকে ফিরে আসছেন, ইরশাদ করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। যখন প্রথম দিকে রোজা ফরজ হইল মদিনায়, তখন আগের যুগের রোজার বিধান মোতাবেক যতক্ষণ পর্যন্ত মানুষ জেগে থাকবে, এশার নামাজ না পড়বে এবং জেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত পানাহার হালাল ছিল এবং স্ত্রীর সহবাস হালাল ছিল। কিন্তু এশার নামাজ পড়ে নিলে অথবা একবার যদি ঘুম চলে আসে তাহলে পানাহার হারাম হয়ে যেত। এই ছিল প্রথম দিকে বিধান, যেটা সাহাবাই কেরামদের জন্য অনেক কষ্টকর হয়েছিল, যেটা পালন করা মানুষের জন্য বড়ই মুশকিল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটিকে হালকা করে দিলেন এবং রোজার রাতে মমিন মুসলিমদের জন্য স্ত্রী সম্ভোগকে জায়েজ করে দিলেন আর ফজর পর্যন্ত পানাহারকে জায়েজ করে দিলেন। মহান আল্লাহ এই আয়াতে ইরশাদ করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রোজার রাতে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিদের সাথে সহবাস করা, হুন্না লিবাসুল লাকুম, ওই নারীরা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক পরিচ্ছদ স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন, এবং তোমরা তাদের পোশাক পরিচ্ছদ স্বরূপ। পোশাক পরিচ্ছদ পরে যেমন লজ্জা স্থান আবৃত করে, নিজের মান সম্মান ইজ্জতকে ঢেকে রাখে, ঠিক তেমনি স্বামী স্ত্রী দ্বারা গোনা থেকে বেঁচে থাকে, পোশাকের মতো কাজ করে। স্ত্রী স্বামীর দ্বারা গোনা থেকে বেঁচে থাকে, স্ত্রীর জন্য স্বামী পোশাকের মতো কাজ করে। আল্লাহ পাক এই জন্য এককে অপরের লিবাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন, আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম। কিছু সাহাবাই কেরামদের এইরকম পদস্খলন ঘটেছিল, আল্লাহ নিষেধ করেছেন, ঘুম চলে এসছে তারপরে কিছু খেয়ে নিয়েছেন, ঘুম চলে এসছে তারপরে স্ত্রী সহবাস হয়ে গেছে। আল্লাহ বলছেন যে আল্লাহ পাক জেনে নিয়েছেন যে তোমরা তোমাদের সাথে খেয়ানত করছো, ভিতর ভিতর তোমরা এই ভুল করছো। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন, ওয়া আফা আনকুম, তোমাদেরকে মাফ করে দিচ্ছেন। ফাল আনা বাশিরুহুন্না, সুতরাং এখন তোমরা তাদের সম্ভোগ করতে থাকো রোজার রাতে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের ভাগ্যে আল্লাহ পাক যা লিখেছেন তার সন্ধান করো। অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের যে উদ্দেশ্য হচ্ছে নেক সন্তান চাওয়া, ছেলে মেয়ে কামনা করা, তার সন্ধান করো রমজানের রাতে তোমরা মিলন করে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুলু ওয়াশরাবু, এবং তোমরা পানাহার করতে থাকো। তোমাদের যে পানাহার নিষেধ ছিল শুয়ে গেলে অথবা এশা পড়ে নিলে, পানাহার করতে থাকো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা থেকে, ভোরের সাদা রেখা কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ পাক সাদা রেখা, খেত মানে হয় তাকা সুতা, সাদা সুতা কালো সুতা থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট পার্থক্য না হয়ে যাবে, বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত। এক সাহাবি এই আয়াতকে বাহ্যিক অর্থে বুঝে নিয়েছিলেন, বুঝার পরে দুটো সুতা নিয়েছেন, একটা সাদা সুতা একটা কালো সুতা, নিয়ে বালিশের নিচে নিয়ে শুয়ে গেছেন আর বারবার করে খাচ্ছেন আর দেখছেন যে দেখি এই কালো কুন্ডি সুতা আর সাদা কুন্ডি সুতা বোঝা যাচ্ছে না, ভোর হয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, জানার পরে বললেন যে এই আয়াতের মানে এই নয় যে তুমি সাদা আর কালো সুতার মাঝে পার্থক্য করবে, বরং এর মানে হচ্ছে যে একটি ভোরের সাদা রেখা আছে যাকে শুভ সাদেক বলা হয়, সত্যিকার অর্থে এখন ভোর হয়ে গেছে, পূর্ব দিক আড়াআড়ি ভাবে ফর্সা হয়ে গেছে, এটা হচ্ছে শুভ সাদেক, সত্যিকার অর্থে ফজর হয়ে যাওয়া। আর একটি হচ্ছে শুভ কাজেব, খাড়া ভাবে পূর্ব আকাশে মনে হয় যে একটু সাদা হয়ে উঠেছে, কিন্তু তখন ভোর হয়নি। একে বলা হয়েছে কালো রেখা। যতক্ষণ পর্যন্ত কালো রেখা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকবে, আর যখন সাদা রেখা হয়ে যাবে তখন পানাহার বন্ধ করে দিবে, কারণ তোমাদের রোজা রাখতে হবে এই ফজর থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত। আল্লাহ পাক বলছেন সুম্মা আতিমুস-সিয়ামা ইলা আল-লাইল, অতবার তোমরা রোজাকে সম্পূর্ণ করবে রাত হওয়া পর্যন্ত, রাত আসা পর্যন্ত। তাহলে রোজা রাখতে হবে এই ফজর থেকে শুরু করে, ফজরের সময় হওয়া থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, রাত পর্যন্ত আল্লাহ বলেছেন। সুতরাং যখনই সূর্য অস্ত হয়ে গেছে, আপনি নিশ্চিত হয়ে গেছেন, তারপরে বিলম্ব করা ঠিক নয়। সবচাইতে উত্তম হচ্ছে ওই রোজা যেই রোজায় ইফতার তাড়াতাড়ি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসে এবং বলেছেন যে লা ইয়াজালু উম্মতি বিখাইর, আমার উম্মত সর্বদা কল্যাণের সাথে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। আল্লাহ পাক তারপরে ইতিকাফের বিধান উল্লেখ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মিলন করবে না, স্ত্রীদেরকে যৌন কামনার সাথে স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফের বিধান নাজিল করেছেন, যে ইতিকাফ সুন্নত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে প্রতি বছর ইতিকাফ করেছেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে এই দশটি দিন অথবা অন্য যে কোনো সময় নফল ইতিকাফ করা, অথবা কেউ যদি মান্নত করে যে আমি মসজিদে ইতিকাফ করো, তাহলে মান্নত করলে সে ফরজ হয়ে যাবে, তাহলে ইতিকাফকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। ফরজ ইতিকাফ যদি কেউ মান্নত করে, সুন্নত ইতিকাফ যদি রমজান মাসের শেষ দশ দিনে হয়, আর নফল ইতিকাফ যে কোনো সময় আপনি মসজিদে কিছুক্ষণ বা কয়েকদিন বা একদিন বা তার কম বেশি দশ দিন আপনি বসার ইচ্ছা করলেন যে বসে আমি একমাত্র নির্জনে আল্লাহ পাক রব্বুল ইবাদতবন্দি করব, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া নেই, কিন্তু এই ইতিকাফের বিধান রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, দশ দিন ইতিকাফ করেছেন রমজান মাসের শেষ দিকে। আল্লাহ পাক বলছেন যে যখন তোমরা ইতিকাফে থাকবে তখন স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করবে না, তবে স্ত্রী দেখা সাক্ষাতে যেতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি দেখা সাক্ষাতে যেতেন, আর সাধারণ কথা কেমন আছেন না আছেন, অথবা খাবার পেশ করে চলে আসতে পারেন, এই রকম কাজগুলো করা যেতে পারে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এ হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা, ফালা তাকরাবুহা, তার নিকটবর্তী হইও না, আল্লাহর সীমানা পার করিও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি, এইভাবে আল্লাহ পাক তার আয়াতগুলিকে সুস্পষ্ট বর্ণনা করেন লিন্নাস, মানব জাতির জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা সংযত হইতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাঝে আপোষে ধন সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করবে না, একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না, যে কোনো অন্যায় পন্থায়, যেভাবে সে সন্তুষ্ট নয় আর তুমি ভক্ষণ করলে, এইরকম করবে না। এর মধ্যে অনেক হারাম ভক্ষণগুলি চলে আসবে আজকালকার, যেমন ঘুষ অন্যায়ভাবে ভক্ষণ করা, যেমন সুদ এর অন্তর্ভুক্ত, যেমন আজকাল যৌতুক পণ প্রথা, মেয়েও নিয়ে আসবে তার, আর তার বাড়ি থেকে টাকা পয়সা ধন দৌলত নিয়ে আসবে, এগুলি হচ্ছে সব অন্যায়ভাবে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা, সমাজের চাপে, না হলে মেয়ের বিবাহ হবে না অথবা মেয়ে শান্তিতে থাকবে না, এই জন্য বাধ্য হয়ে দিচ্ছে, এসব হারাম যা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, এবং এই বিষয়কে তোমরা বিচারকদের কাছে পৌঁছাবে না, লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যাতে করে তোমরা মানুষের ধন সম্পদের কিছু অংশ অন্যায়ভাবে ভক্ষণ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে ঘুষের কথা উল্লেখ করেছেন, যে হাকিমকে ঘুষ দিলে, বিচারপতিকে ঘুষ দিলে, অথবা বিচারপতির কাছে এমন করে কিছু কথা পেশ করলে, যেমন আজকাল ওকালতি করে নাইকে অন্যায় আর অন্যায়কে নাই করে দেওয়া হয়, আর তারপরে হাকিম বিচারপতি করল কি, যেই ব্যক্তির হক নয় প্রাপ্য নয় তাকে দিয়ে দিল, এইভাবে তোমরা কারো ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ ওয়া লাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের কথা উল্লেখ করেছেন, আরবের মুশরিকরা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করল যে হে মোহাম্মদ, তুমি যে বলছো নবী, তো বলো যে চাঁদ প্রথমে শুরু হয়ে উঠে আকাশে দেখা যায়, তারপরে বড় হয়ে যায়, গোলাকার হয়, তারপর আবার ক্ষয় হইতে হইতে হইতে আবার যেমন ছিল তেমন হয়ে যায়, এটা কেন হয়? আল্লাহাক বলছেন তার জবাবে, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, হে নবী, তোমাকে তারা জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে। হেলালুনের বহু বচন হচ্ছে আহিল্লা, চাঁদ সম্পর্কে। প্রথম দিকের চাঁদ যে সরু হয়ে থাকে চাঁদ, একে হেলাল বলা হয়। এইরকমই শেষ দিকে যে একেবারে সরু হয়ে যায় সেটাও হেলাল বলা যেতে পারে। আর পূর্ণিমার চাঁদকে বদর বলা হয়। আর ব্যাপক অর্থে যে কোনো চাঁদকে কামার বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, তুমি বলে দাও হে নবী, হে মাওয়াকিতুলিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য সময় নির্ধারক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামিক মাস দিয়েছেন সেটা কত সুন্দর, মানব জাতির জন্য হিসাব নির্ধারক, ওয়াল হজ, এবং হজের সময়সীমা নির্ধারক। হজের সময় মৌসুম জানতে পারছি আমরা এই চাঁদের মাধ্যমে। চাঁদ মহরম আসলো, এই করতে করতে দেখা গেল যে শওয়াল মাস চলে আসলো, এখন হাজিরা প্রস্তুতি নিচ্ছে, যেতে শুরু হয়ে গেছে। জিলকাদা আসলো, হজের মাস, জিলহজ মাস, হজের মাস, আরাফার দিন, এসব আমরা জানতে পারছি এই চাঁদের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন তারপরে, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। আরব মুশরিকরা করত কি, তারা হজে আসত, আর হজে এসে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়ে গেল, হজে পৌঁছিতে পারলো না, মক্কা পর্যন্ত পৌঁছিতে পারলো না, হজের কাজগুলি সম্পাদন করতে পারলো না, তাহলে বাড়ি ফিরে আসত। বাড়ি ফিরে এসে তারা সরাসরি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকত না, যেখানে হজ করতে পারেনি, উমরাটা সেরে আসতে পারেনি, তাহলে সদর দরজা দিয়ে ঢুকা যাবে না, এই কুসংস্কার ছিল। তারা করত কি, বাড়ির পিছন দিয়ে লাফ দিয়ে ঢুকত, প্রাচীর লাফ দিয়ে তারা বাড়ির মধ্যে ঢুকত, অথবা বাড়ির কিছু অংশ কেটে বাড়ির মধ্যে, বাড়ির পিছন দিক দিয়ে ঢুকত। আল্লাহ পাক বলছেন যে এটা কোনো নেকির কাজ নাই, এগুলি কুসংস্কার। মহান আল্লাহ বলছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, আর কোন নেকির কাজ নয় যে তোমরা বাড়িতে ঢুকবে বাড়ির পেছন দিক থেকে, হজমরা করতে পারোনি সেই জন্য বা কোনো কারণে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তবে নেকির কাজ হচ্ছে ওই ব্যক্তির কাজ যেই ব্যক্তি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি সংযত পাপ থেকে বেঁচে থাকে, এটা হচ্ছে নেকির কাজ। যে কোনো সময় আপনি পাপ থেকে বেঁচে থাকেন, আপনার নেকির কাজ। যেমন নেকির কাজ করা নেকি, তেমন গোনা থেকে বেঁচে থাকা হচ্ছে নেকি। আর অন্তরে যদি তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকে, তাহলে আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন, আল্লাহ পাকের আদেশও পালন করবেন, আর আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলি থেকেও বেঁচে থাকবেন। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বরং তোমরা আসো বাড়ির মধ্যে সদর দরজা দিয়ে। মানুষ যেমন বাড়িতে আসে ভদ্রভাবে বাড়ির মধ্যে ঢুকে, ওইভাবে ভদ্রভাবে বাড়ির মধ্যে ঢুকো, বাড়ির পিছন দিয়ে চোর ডাকাতের মতো ঢুকছো, এটা কুসংস্কার। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জিহাদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, সূরা বাকার আয়াত নম্বর 190, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। এই জিহাদের বিষয়টি বিভিন্ন স্তরে আল্লাহ পাক নাজিল করেছেন। প্রথম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, তখন অস্ত্র ধারণ করা নিষেধ ছিল। আবু জাহাল জুলম অত্যাচার করছে নবী করিম সাহাবায়ে কেরামদের উপর, উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে কাঁধের উপর, আম্মার ইয়াসের সোমাইয়ার উপর নির্যাতন চালাচ্ছে, বরং সোমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিল। এইভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামদের উপর নানান রকমের জুলম অত্যাচার, বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপর জুলম অত্যাচার, খাব্বাবের উপর জুলম অত্যাচার, যেসব কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের জীবনী দ্বারা প্রমাণিত, যে আরবের কাফেররা কিভাবে সাহাবায়ে কেরামের উপর জুলম অত্যাচার করেছে মক্কায়। কিন্তু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেননি যে কোনো একটি কাফেরকে পিছন থেকে মেরে দাও, আত্মঘাতী হামলা করে দাও। সামনে মারা তো দূরের কথা, পিছন থেকেও মারার অনুমতি ছিল না। যদি অনুমতি থাকতো তো কেউ কি মারতে পারতো না, কিন্তু মারলে যেহেতু তাতে ক্ষতি ছিল, সর্বনাশ হয়ে যেত, সেই জন্য আল্লাহ তখন অনুমতি দেননি। আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জুলম অত্যাচার করছে, কোন একজন সাহাবী চুপ করে গিয়ে মেরে দিতে পারতেন, কিন্তু এই কাজ কোন সাহাবী করেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। কারণ আশঙ্কা ছিল যে একজনকে যদি এইরকম কিছু করা যায়, তাহলে যা মুসলিম যে কজন আছে সবকে সাফ করে দেবে, ইসলামের কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল প্রথম দিকে তাহলে অস্ত্র ধারণ করা নিষেধ রেখেছিলেন। একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম তারা আল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম, তুমি কি দেখোনি ওই সব লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমরা হাতকে গুটিয়ে রাখো। খবরদার হাত বাড়াবে না কারো দিকে। ওয়াকিমুসসালাহ, তোমাদের কাজ হচ্ছে নামাজ পড়ো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তারপরে ফরজ করা হলো। যখন ফরজ করা হলো তখন ফরজ করা হলো, কিন্তু প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন কুফু আইদিয়াকুম ওয়াকিমুসসালাহ, তোমরা হাতকে গুটিয়ে রাখো, কাউকে মারবে না, কারো ওপর আক্রমণ করবে না, তোমাকে মারুক তারপরে মার খেয়ে থেকে যাও। তাহলে প্রথম দিকে অস্ত্র ধারণ করা নিষেধ ছিল। তারপরে আল্লাহ পাক দ্বিতীয় স্তরে অনুমতি দিলেন ওইসব লোকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে, যেসব লোক মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। ওই আয়াতটি আমাদের সামনে রয়েছে, 190 নম্বর আয়াত সূরা বাকারার। মহান আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে তোমরা সশস্ত্র সংগ্রাম করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, ওই সব লোকদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদেরকে যারা মারবে তাদেরকে তোমরা মারো। ওয়ালা তাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। এক, যারা নিরীহ মারতে আসে না তাদেরকে মারতে যাবে না, যারা অস্ত্র ধরে না তোমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, মহিলাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, শিশুর বিরুদ্ধে অস্ত্র ধরবে না, যারা উপাসনালয়ে রয়েছে উপাসনালয়ের মধ্যে তারা নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছে, তাদের দুনিয়া সম্পর্কে খোঁজ খবর নেই, ধর্মযাজক হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যুদ্ধ বিদ্যার আদব কায়দা নীতিমালা শিখিয়েছেন। এই হচ্ছে সীমা লঙ্ঘন করা, যদি যারা নিরীহ ব্যক্তি তাদের ওপর যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে। আরেক সীমা লঙ্ঘন হচ্ছে যে যুদ্ধের ময়দানে গিয়ে যে হতাহত হবে সেই ক্ষেত্রে কারো নাক কান কাটবে না, হাত কাটবে না, কারো চোখ উঠিয়ে নেবে না, এইরকম বাড়াবাড়ি করবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াক্তুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাদেরকে হত্যা করো যেখানেই তাদেরকে পাবে, তাদেরকে মানে যারা তোমাদেরকে মারবে আল্লাহ পাক বলেছেন। তাহলে প্রত্যেক কাফেরকে ইসলাম মারতে বলেননি, আল্লাহ পাক রব্বুল বলছেন যারা তোমাদেরকে মারবে। তাহলে প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে যে প্রেক্ষাপট হচ্ছে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদেরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহ বলছেন যে তাদেরকে যেখানে পাবে হত্যা করো। ওয়া আখরিজুহু মিন হাইসু আখরাজুকুম, আর যেখান থেকে তোমাদেরকে বের করেছে সেখান থেকে তোমরাও তাদেরকে পারলে বের করো। মক্কা থেকে তোমাদেরকে বহিষ্কৃত করেছে, মদিনায় তাড়িয়েছে, হিজরত করে তোমরা এসেছো, এখন মক্কা বিজয় হয়েছে, মক্কায় এসেছো, এসে তোমরা তার প্রতিশোধ নাও, তাদেরকে তাড়িয়ে দাও এখান থেকে। ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, আর জেনে রাখবে যে ফিতনা বিপর্যয় সৃষ্টি করা, খুন করার চাইতেও বড় অপরাধ। খুন করার চাইতে বড় অপরাধ হচ্ছে ফিতনা। এই ফিতনা মানে কি? এই ফিতনা মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরা তা শিরক, শিরক এবং কুফরি। শিরকের গুনাহ খুন করার চাইতে বড় অপরাধ। কুফরি, আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, অথবা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, এ হচ্ছে খুন করার চাইতে বড় অপরাধ। যার গুনাহ যে অবস্থায় মরে গেলে আল্লাহ পাক কখনো মাফ করবে? ইন্নাল্লাহ লা ইগফির আন ইউশরাকা বিহি। এ হচ্ছে ফিতনা মানে শিরক কুফরি। আর এক রকমের ফিতনা হচ্ছে যে কোন ব্যক্তি সত্যকে পেয়ে গেছে সন্ধান করে, আর সে ইসলাম গ্রহণ করেছে, তাকে বাধা দেওয়ার জন্য ফিতনা সৃষ্টি করা, তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা, না তাকে ইসলাম গ্রহণ করতে দেবে, কেন সে মুসলিম হবে, এটা হচ্ছে বড় ফিতনা। এই ফিতনা সৃষ্টি করতো এক শ্রেণীর লোকেরা, এটি খুন করার চাইতে বড় অপরাধ। সুতরাং আপনি রাস্তায় চলছেন, রাস্তায় যদি কেউ ইট পাটকেল ফেলে রাখে তাহলে ইট পাটকেলকে আপনি সরাবেন? একজন মানুষ সোজা সত্য পথে যেতে চায়, ইসলামের পথে যেতে চায়, সে যাচ্ছে সামনে ইট পাটকেল ফেলছে, অর্থাৎ বাধা দিচ্ছে ইসলাম গ্রহণ করতে অথবা ইসলামের ওপর চলতে, তাহলে এই হচ্ছে বড় ফিতনা, এটা খুন করার চাইতে বড় অপরাধ। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদুল হারাম, এবং তাদেরকে মসজিদে হারামের নিকটে তাদের বিরুদ্ধে লড়াই করবে না। আল্লাহ পাক মসজিদে হারামের আশেপাশে অর্থাৎ হারামের এলাকাতে যুদ্ধ করতে নিষেধ করেছেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু তারা যদি তোমাদেরকে মারে, মক্কাতে তোমাদেরকে তারা মারে, তাহলে তোমরা তার প্রতিশোধ নিতে পারবে। আল্লাহ বলছেন হাত্তা ইউকাতিলুকুম ফি, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই না করবে। তারা যদি লড়াই করে তোমাদের বিরুদ্ধে হারামের এলাকাতে তো তোমরাও করে। ফাইন কাতালুকুম, তারা যদি তোমাদের বিরুদ্ধে মক্কায় লড়াই করে, ফাক্তুলুহুম, তাহলে তাদেরকে তোমরা হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটি হচ্ছে কাফের অস্বীকারীদের উত্তম সাজা শাস্তি। ফাইনিন তাহাও, তারপরে যদি বিরত হয়ে যায়, না আমরা আর মারামারি করব না, আমরা আর লড়াই করব না, তোমাদের খুন করব না, ফাইন আল্লাহ গাফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সংযত জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين سورة بقرة آية نمبر 193 مهان الله إرشاد کرچن جه هي مؤمن مسلم تمرا تادير بردده جده کرو অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ফিতনা না দূরীভূত হয়ে যায়। ফিতনার তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শিরক বলে। যতক্ষণ পর্যন্ত শিরক রয়েছে তার বিরুদ্ধে তোমাদেরকে সংগ্রাম করতে হবে। ওয়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং আল্লাহর জন্য যাতে করে দ্বীন নির্ধারিত না হয়ে যায়, আল্লাহ পাকের জন্য একমাত্র যেন আনুগত্য খাস না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করতে থাকবে। ফাইনিন তাহাও, তারপরে তারা যদি বিরত হয়ে যায় তাদের বিপর্যয় সৃষ্টি করা থেকে, তাদের শিরক থেকে, অথবা তারা যেসব লোক সত্য দিনের দিকে আসছে তাদেরকে বাধা প্রদান করা থেকে, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তাহলে আর কঠোরতা অবলম্বন করবে না তবে জালেমদের প্রতি, যারা জুলমের ওপর অটল রয়েছে, সীমালঙ্ঘন বাড়াবাড়ি করবে, তাদের ব্যাপারটি ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারাম, সম্মানিত মাসগুলি সম্মানিত মাসের বিনিময়ে। সম্মানিত মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চারটি রয়েছে বছরে। মহান আল্লাহ সূরা তওবা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার বিধানে রয়েছে 12টি বছরে। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে চারটি হচ্ছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলি হচ্ছে পরস্পর তিনটি, জিলকাদ, জিলহজ এবং মহররম, আর একটি মাস হচ্ছে রজব। এই মাসগুলিতে প্রাচীন যুগ থেকে জাহিলিয়াতের যুগের লোকেরাও যুদ্ধ লড়াই করত না, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের বিরুদ্ধে তারা যখন এই মাসগুলিতে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করল, আল্লাহ পাক বললেন, তারা যদি হারাম সম্মানিত মাসগুলিতে তোমাদের উপর হস্তক্ষেপ করে, তোমাদের উপর জুলম অত্যাচার করে, তাহলে তার প্রতিশোধ তোমরা এই হারাম সম্মানিত মাসে নিতে পারবে। ওয়াল হুরুমাতু কিসাস, এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব হচ্ছে সকলের। এই সম্মানিত মাসগুলির পবিত্রতা রক্ষা করা, এই দায়িত্ব সকলের। ফামা নেতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, আল্লাহ পাক বলছেন, সুতরাং কেউ যদি তোমাদের উপর বাড়াবাড়ি করে, তোমাদের সাথে কঠোর আচরণ করে, তাহলে তোমরাও তাদের এই আচরণের উত্তম জবাব দেবে যেইভাবে তারা তোমাদের সম্পর্কে বাড়াবাড়ি করেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ পাক আল্লাহ ভীরুদের সাথে রয়েছেন। সংযত যারা, পাপ থেকে বেঁচে থাকতে যারা চায়, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৎ লোকদের সাথে থাকা, ধৈর্যশীলদের সাথে থাকা, মুত্তাকি আল্লাহ ভীরুদের সাথে থাকার অর্থ হচ্ছে তাদের সাথে আল্লাহ পাকের বিশেষ তৌফিক রয়েছে, আল্লাহ পাক তাদের হেফাজত করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্য করে থাকেন। এগুলি হচ্ছে অর্থ যা তাফসীর কারগণ বর্ণনা করেছেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তায় ব্যয় করতে বলেছেন। ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, এবং তোমরা নিজের হাতকে ধ্বংসে পতিত করিও না। আল্লাহর রাস্তায় ব্যয় করা ছেড়ে দিয়ে তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না। এই হচ্ছে এই আয়াতের তাফসীর, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বুঝেছেন যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করা ছেড়ে দিবে তারা যেন নিজেদেরকে ধ্বংসে পতিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের অর্থ ব্যাপক, যদিও বিশেষ ক্ষেত্রে নাজিল হয়েছে, কিন্তু এর অর্থ হচ্ছে ব্যাপক। সুতরাং যেই ব্যক্তি নিজেকে ধ্বংসে পতিত করবে সেই ব্যক্তি এই আয়াতের আদেশকে বা নিষেধকে লঙ্ঘন করবে। সুতরাং যারা ধূমপান করে তারা নিজেদেরকে ধ্বংসে পতিত করে, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর যে এটি যেন নিজেকে ধ্বংসে পতিত করা। এইরকমই যারা আত্মহত্যা করে তারা নিজেদেরকে ধ্বংসে পতিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব যতগুলি কাজ নিষেধ করেছেন আর সেগুলি নিজেকে ধ্বংস করার অন্তর্ভুক্ত, সেগুলি এই আয়াতের নিষেধাজ্ঞার সামিল। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া আহসানু, তোমরা সৎ কাজ করো, তোমরা নিষ্ঠার সাথে কাজ করো, তোমরা সৎকর্মশীল হও। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণকারীদেরকে, সৎ কর্মশীলদেরকে, নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন। এহসান আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের ক্ষেত্রে হচ্ছে তার ইবাদত বন্দেগী নিষ্ঠার সাথে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এহসান হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসারী হওয়া, মানব জাতির এহসান করা, আল্লাহ পাকের সৃষ্টির উপর এহসান করা, সৎ ব্যবহার করা। আল্লাহ পাক সৎকর্মশীল যারা যারা সদাচরণ করে তাদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপরে হজ এবং উমরার বিধিবিধান উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ পাক সম্বোধন করে ইরশাদ করেছেন মুমিনদেরকে যে হে মুমিন সকল, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণ করো। যখন হজ অথবা উমরা শুরু করে দিবে, তাতে ঢুকে পড়বে, তার জন্য এহরাম বেঁধে নেবে, তখন সেটা সম্পন্ন করা ফরজ হয়ে যাবে, সেটা ফরজ হোক অথবা নফল। উমরা হজ যদি নফলও হয় আর তা শুরু করে দেন, তাহলে সেটা সম্পন্ন করা ফরজ। এই আয়াতের আলোকে মহান আল্লাহ তারপরে বলছেন ফাইন উহসিরতুম, তবে তোমরা যদি বাধা প্রাপ্ত হয়ে যাও, হজে গিয়েছিলে, অমরাই গিয়েছিলে, তারপর বাধাপ্রাপ্ত হয়েছ। বাধাপ্রাপ্ত বিভিন্ন ভাবে হইতে পারে, শত্রু বাধা দিতে পারে, আইনগত কোনো সমস্যা বাধা দিতে পারে, শারীরিক অবস্থার অবনতি বাধা দিতে পারে, অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্য আর হজ উমরা সম্পন্ন করতে পারলেন না, যে কোনো কারণে আপনি বাধাগ্রস্ত হয়ে যান, তাহলে কি করবেন? আল্লাহ পাক বলছেন ফামাস্তাই সারা মিনাল হাদি, তাহলে যথাসাধ্য কুরবানি পেশ করে দিবে, কুরবানি পেশ করে দিবে, ওখানেই কুরবানি জবাই করে দিবে যেখানে বাধাগ্রস্ত হয়েছ। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, আর তোমরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কুরবানির পশু, হাদি ওই কুরবানির পশুকে বলা হয় যেটা হাজী সাহেবরা জবাই করে থাকেন, যেই কুরবানির সম্পর্ক হচ্ছে হজের সাথে, সেই কুরবানি হজে তামাত্তু অথবা কেরানে বিশেষ করে যে জবাই করা ফরজ হাদি। তো এই সম্পর্কে যে কুরবানি করা হয় সেটাকে হাদি বলা হয়, আর যেটা নিজের বাড়িতে কুরবানি করা হয় জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখে, সেটাকে উধিয়া বলা হয়। আল্লাহ পাক বলছেন যে তোমরা মাথা মুন্ডন করবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ হাদি হালাল হওয়ার স্থানে না পৌঁছে যাবে। যদি কেউ কুরবানির পশু সাথে নিয়ে যায় তাহলে হালাল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কুরবানি জবাই না হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন হজের মাসলা মাসাইল সম্পর্কে যে ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা তার মাথায় কোনো আঘাত থাকে, কষ্টদায়ক বস্তু অর্থাৎ আঘাত থাকে, অথবা কোন রকমের এমন অসুবিধা থাকে যার জন্য মাথা মুন্ডন করতে সে বাধ্য, মাথায় হয়তো খুব বেশি উকুন হয়ে গেছে অথবা মাথা আহত হয়েছে যার জন্য চুল কাটতে হচ্ছে, এইরকম যদি কোনো সমস্যা থাকে, অসুস্থতার কারণে মাথা মুন্ডন করতে হচ্ছে বা চুল কাটতে হচ্ছে, ইহরামের অবস্থায় তুমি রয়েছে হজ অথবা উমরার, ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে ফিদিয়া দিয়ে মুক্ত হয়ে যাবে, রোজার ফিদিয়া অথবা সাদকার ফিদিয়া অথবা কোরবানির ফিদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটি বিষয়ে ইখতিয়ার দিয়েছেন, তিনটির কোনো একটি তুমি করতে পারো। মাথা মুন্ডন করা ইহরামের অবস্থায় বা চুল কাটা, এটা হচ্ছে নিষিদ্ধ কাজ ইহরামের, হজ অথবা উমরাই হোক ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ। ইহরামের নিষিদ্ধ কাজ যদি কেউ করে ফেলে, এই মাথা মুন্ডন অথবা মাথার চুল কাটার মতো কাজ, তাহলে তার ফিদিয়া রয়েছে, ফিদিয়া হচ্ছে রোজা রাখা। হাদিসের আলোকে তাফসির কারগণ বলেছেন যে তিনটি রোজা রাখা হচ্ছে ফিদিয়া। আল্লাহ পাক শুধু রোজার কথা বলেছেন, এর ব্যাখ্যা হচ্ছে তিনটি রোজা রাখা অথবা সাদকা করা, অর্থাৎ 3 সা 6 জন মিসকিনকে দিয়ে দিবে, 6 জন মিসকিনের খাবার দেবে, আধা সা করে অর্থাৎ 1.5 কেজি করে কাছাকাছি এক এক মিসকিনকে দেবে, অথবা কোরবানি করবে যে কোনো কোরবানি, কমের পক্ষে একটি ছাগল অথবা গরু উটের 1/7। আল্লাহ পাক তারপরে বলছেন ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, রাস্তায় আর কোনো বাধা নেই, তারপরে হজ সম্পাদন করতে গেলে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি হজের সাথে উমরাও ভোগ করে নিবে, হজ করলো ওই সফরে, যে সফরে তার সাথে সাথে উমরাও করে ফেললো। আল্লাহ পাক বলছেন ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে যথাসাধ্য হাদি কুরবানি পেশ করবে। হজের মৌসুমে হজের সাথে উমরা করে নিল, এটা দুই ভাবে হইতে পারে। একটি হচ্ছে হজের তামাত্তুর তরিকা, হজের তামাত্তু হচ্ছে মিকাত থেকে শুধু উমরার এহরাম বাঁধলেন, তারপরে উমরার কাজগুলি সম্পাদন করলেন। আপনি প্রথম এহরাম বেঁধে গেলেন তালবিয়া পড়ে, তারপরে বাইতুল্লাহর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মাথার চুল ছোট করলেন বা মুন্ডন করলেন, এর মাধ্যমে উমরা হয়ে গেল, হালাল হয়ে গেলেন। তারপরে আট তারিখে যেটি তারুইয়ার দিন, সেই দিন এহরাম বেঁধে যেখানে আছেন সেখান থেকে আপনি মেনা চলে যাবেন, বাকি এখন আপনার শুরু হইল হজের কাজগুলি। এ হচ্ছে হজের তামাত্তুর সংক্ষিপ্ত নিয়ম, যার প্রথম অবস্থাটি আমি বললাম। আর হজে কেরান আরেকটি আছে, যাতে হজের সাথে উমরা করা হয় কিন্তু মিকাত থেকে বাইরের লোকেরা মিকাত থেকে এহরাম বাঁধবে এবং দুটোর নিয়ত একসাথে করবে, হজ এবং উমরার নিয়ত একসাথে করবে। লব্বাইক উমরাতান ওয়াহাজ্জান, আল্লাহ হাজির হয়েছি উমরা এবং হজ দুটোরই নিয়তে, এইভাবে একসাথে নিয়ত করে দুটোকে একাকার করে দিয়ে একসাথে দুটোকে সম্বোধন করবে, বাইতুল্লাহর তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, আর তারপরে ওই এহরামের অবস্থায় থেকে যাবে, আট তারিখে মেনা চলে যাবে, একে কেরান বলা হয়। এই দুই অবস্থাতে হজে কেরান করুক অথবা হজে তামাত্তু করুক, এই দুই হজের ক্ষেত্রেই কুরবানি দেওয়া ওয়াজিব। ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য হাদি পেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। পক্ষান্তরে হজের তৃতীয় কিসিম হচ্ছে হজে ইফরাদ বা হজে মুফরাদ। এই হজে ইফরাদ যদি কেউ করে তাহলে শুধু মিকাত থেকে হজের নিয়ত করবে আর এই হজের মৌসুমে কোনো উমরা করবে না। এই হজে ইফরাদ করলে তাতে কুরবানি ওয়াজিব হবে না। আল্লাহ পাক এই বিধানটি এখানে উল্লেখ করেছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জে, সুতরাং যেই ব্যক্তি হজের সাথে উমরারও ভোগ করে নেবে, ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য সে হাদি পেশ করবে। এতে আমরা হজে কেরান তামাত্তু জানতে পারলাম। আর এর বিপরীত, যাতে হজের সাথে উমরা করলাম না সেটা হচ্ছে ইফরাদ, তাও জানতে পারলাম। এই আয়াতে তাহলে হজের প্রকরণগুলির দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, কিন্তু যদি কেউ কুরবানি না করতে পারে, আর্থিক সচ্ছলতা নেই, কুরবানি করতে পারছেন না হজে তামাত্তু অথবা কেরান করেছে, অথবা কুরবানির পয়সা আছে কিন্তু কুরবানির পশুর ব্যবস্থা নেই, তাহলে আল্লাহ পাক বলছেন যে তিনটি রোজা হজের মৌসুমে রেখে আসতে হয় মক্কাতুল মুকাররমায়। ফামাল্লাম ইয়াজিদ, যেই ব্যক্তি কুরবানি পেল না, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, হজে তিনটি রোজা রেখে আসবে, ওয়া সাবআতিন ইযা রাজাতুম, যখন তোমরা ফিরে আসবে হজ থেকে নিজ নিজ বাড়ি এসে সাতটি রোজা রাখবে, তিলকা আশারাতুন কামেলা, এই হচ্ছে পূর্ণ দশটি রোজা। এই দশটি রোজা রাখতে হবে একটি কুরবানির বিনিময়ে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম, এই বিধানটি ওই লোকদের জন্য যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশের বাসিন্দা নয়, অর্থাৎ মক্কার বাসিন্দা নয়। তাহলে মক্কার বাসিন্দা ইফরাদ করবে, হজ্জে তামাত্তু কেরান করবে না, একদল বলছেন। আর সঠিক হচ্ছে যে হজ্জে তামাত্তু কেরান যদিও করে তারা, তাদের কুরবানি লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বাসিন্দাদের জন্য কুরবানি মাফ করে দিয়েছেন, তারা কুরবানি করবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ওয়া আলামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত, ফমান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালমুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ জাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে, আল্লাহ পাক বহু বচন বলেছেন। তাফসির কারগণ বলেছেন যে হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসের দশ দিন। এর অর্থ হচ্ছে যে কোন ব্যক্তি যদি হজের নিয়তে এহরাম বাঁধে তাহলে শাওয়াল মাসের প্রথম তারিখ হলেই নিয়ত বাঁধতে পারবে, আর শেষ নিয়ত বাঁধার তারিখ হচ্ছে দশ তারিখের রাত, নয় তারিখের দিন আরাফার দিন গিয়ে যে রাতটি আসে মুজদালিফা রাত, সেই রাতের ফজরের আগে পর্যন্ত যদি কেউ এহরাম করে, হজের নিয়ত করে আরাফার ওপর দিয়ে অতিক্রম করতে পারে, থামতে পারল না, সেখানে অবস্থান করতে পারল না, আরাফার ওপর দিয়ে অতিক্রম করে যেতে পারে আর ফজরের নামাজের আগে আগে মুজদালিফা চলে যেতে পারে, তাহলে হজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম, আরাফায় অবস্থান করা হজের রুকন ফরজ। আরাফায় অবস্থান যদি 10 তারিখের রাতের ফজরের আগে আগে করে নেই, তারপরে মুজদালিফা চলে যায়, তাহলে হজ হয়ে যাবে। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হজের জানাশোনা মাস রয়েছে কয়েকটি, এর অর্থ হচ্ছে এই ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, সুতরাং এতে যদি কেউ নিজের ওপর হজকে বিধিবদ্ধ করে নেয়, মানে হজের মধ্যে প্রবেশ করে, হজের মনস্থ করে, ফালা রাফাসা, তাহলে যৌন সম্পর্কেও কোনো কথা বলবে না, না আপন স্ত্রীর সাথে না অপরের সাথে, এই ধরনের কোনো কাজ করবে না এহরামের অবস্থায়, সবসময় হারাম, যেগুলি হজের এহরামের অবস্থায় হারাম। স্ত্রী যে আল্লাহ পাক হালাল করেছেন আপন স্ত্রী, তাও এই এহরামের অবস্থায় তার সাথে যৌন সম্পর্কে কোনো আলোচনা করবে না, যৌন সম্পর্কে কোনো কথা বলবে না, যৌন সম্পর্কে কোনো রকমের আচরণ করবে না। ওয়ালা ফুসুকা, আর কোনো অন্যায় কাজ করবে না, ফুসুক যে কোনো পাপের কাজ, কোনো অন্যায় কাজ করবে না। ওয়ালা জিদালা ফিল হজ, আর এই হজে কোনো রকমের ঝগড়া বিবাদ করবে না। অনেক হাজিরা যায় হজ করতে, আর গিয়ে সেখানে একে অপরের সাথে ঝগড়া বিবাদ করতে থাকে, হইচই করতে থাকে, চিৎকার করতে থাকে, আল্লাহ পাক এসব নিষেধ করেছেন। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এবং তোমরা যে কোনো ভালো কাজ করো আল্লাহ পাক অবশ্যই জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদি তাকওয়া, আর তোমরা সম্বল গ্রহণ করো, সর্বোত্তম সম্বল হচ্ছে, সর্বোত্তম পথে হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকওয়া, সংযত জীবন যাপন করা। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা আমাকে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, হজের মৌসুমে ব্যবসা বাণিজ্য করা হাজি সাহেবদের জন্য অনেকে দ্বিধাগ্রস্ত ছিল যে এটা কি জায়েজ হবে, আমরা এসেছি হজ করতে আর ব্যবসা বাণিজ্য করব, টাকা পয়সা আয় উপার্জন করব, এই যে মনের দ্বন্দ্ব এবং এতে যে তাদের সংশয় ছিল তার নিরসনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে হজে এসে লক্ষ্য উদ্দেশ্য হবে হজ, কিন্তু যদি ব্যবসা বাণিজ্য করো, কেনাকাটা করো, কেন অথবা বিক্রি করো, তাহলে জায়েজ, তোমাদের জন্য কোনো গুনাহ নেই। যে আনতাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। ফায়দা আফাদতুম মিন আরাফাত, সুতরাং তোমরা যখন আরাফা থেকে ফিরে আসবে, আল্লাহ পাক এই আয়াত দিয়ে আরাফায় অবস্থান করাকে ফরজ করেছেন, আরাফা থেকে ফিরে আসতে হবে। ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন তোমরা মাশআরে হারামের নিকটে আল্লাহর জিকির আজকার করবে। মাশআরে হারাম বলা হয়েছে মুজদালিফাকে, এই মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে, মাগরিব এশা একত্রিত করে বিলম্ব করে জমা করতে হবে, সূর্য ডুবিয়ে দিয়ে আরাফা থেকে চলে আসতে হবে, মাগরিব নামাজ না পড়ে, আর এখানে সে মাগরিব এশা একসাথে জমা করবে, ফজরের নামাজ পড়ে সেখানে আল্লাহর জিকির আজকার করে বেশি দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করেছেন এবং এখানে দোয়া কবুল হওয়ার স্থান। ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেভাবে আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছেন সেইভাবে আল্লাহ পাকের জিকির আজকার করো, তাকে বেশি বেশি স্মরণ করো। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাল দালিন, এর পূর্বে তোমরা পথভ্রষ্টদের দলে ছিলে। সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা ফিরে আসো ওইখান থেকে যেখান থেকে সাধারণ লোকেরা ফিরে আসে। কুরাইশদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন যারা মুজদালিফা থেকে হজ করে চলে আসতো, আরাফা যেত না। আল্লাহ বলছেন সাধারণ লোকেরা, বাইরের লোকেরা এসে আরাফা যায়, ওই আরাফা থেকে ফিরে আসো, আরাফা না গেলে তোমাদের হজ হবে না। ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করো। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মার্জনাকারী এবং দয়াবান। ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, হজের কাজগুলি যখন তোমরা সম্পাদন করে ফেলবে শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, 10 তারিখে হজের কাজগুলি শেষ করে দিলে, কঙ্কর মারলে, তারপরে কোরবানি করলে, মাথা মুন্ডন করলে, বাইতুল্লাহর তওয়াফ করলে, সাফা মারওয়ার সাই করলে, এই দিনে সবচেয়ে বেশি কাজ 10 জিল হজ। ফাযকুরুল্লাহ কা যিকরুকুম আবাআকুম, তখন আল্লাহ পাকের জিকির আজকার করো, মেনাই রাত্রি যাপন করো এবং আল্লাহ পাকের জিকির আজকার করো, যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে আও আশাদা যিকর, ওর চাইতেও বেশি আল্লাহ পাকের জিকির আজকার করো। জাহিলিয়াতের যুগের লোকেরা যখন হজ শেষ হয়ে যেত, এই মেনাতে মেলা লাগাতো, আর মেলাতে বাপদাদার পূর্বপুরুষদের খ্যাতি আর পূর্বপুরুষদের আলোচনা তারা করতো। আল্লাহ বলছেন আল্লাহ পাকের জিকির আজকার করো। ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিছু লোকের আছে বলে যে আল্লাহ দুনিয়াতে দাও আর আখিরাতে তাদের জন্য কিছুই নেই, যারা শুধু দুনিয়া দুনিয়ায় পয়সা পয়সা করে, নেতৃত্ব মান সম্মান, তাদেরকে আল্লাহ আখিরাতে কিছুই দেবেন না। ওয়া মিনহুম মান ইয়াকুলু, আর কিছু লোকের আছে যারা সত্যিকার অর্থে মুমিন, তারা বলে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো আর পরকালেও আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক বলছেন যে উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পাক যা কিছু তারা কর্ম করে তাদেরকে উত্তম প্রতিদান হিসাবে তাদের অংশ আল্লাহ দেবেন এবং আল্লাহ পাক দ্রুত হিসাব তাদের গ্রহণ করবেন। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মতের সচ্ছল ব্যক্তিদের উপর যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে তাদের উপর হজ ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বিদায় হজে বারবার করে বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও। আল্লাহ পাক রব্বুল হজের আরেকটি বিধান উল্লেখ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 203, আর এই আয়াত দিয়ে হজের বিধিবিধানকে আল্লাহ সমাপ্ত করেছেন বর্ণনা করা। বাকি হজের বেশ কিছু বিধিবিধান সূরা হজে, একটি সূরার নামই হচ্ছে সূরাতুল হজ, তাতেও আল্লাহ পাক বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলিতে, কয়েকটি নির্দিষ্ট দিনগুলিতে। আল্লাহ পাক এখানে আইয়ামি মা'দুদাত বলেছেন, নির্দিষ্ট কয়েকটি দিনগুলিতে, এর তাফসীর হচ্ছে আইয়ামে তাশরিক, মিনার দিনগুলি 11, 12, 13, এই তারিখগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকির আজকার বেশি বেশি করতে বলেছেন। তার জিকির আজকার হবে দোয়ার মাধ্যমে, তার জিকির আজকার হবে জামরাতগুলিকে পাথর মারার মাধ্যমে। জামরাতগুলিকে যখন পাথর মারবেন, প্রত্যেকটি যখন কঙ্কর নিক্ষেপ করবেন, আপনি আল্লাহু আকবার বলে কঙ্কর নিক্ষেপ করবেন, এ হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার। এছাড়া প্রথম জামরা দ্বিতীয় জামরাতে কঙ্কর মেরে দোয়া করা, এটি হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার। তৃতীয় শেষ যে জামরা কুবরা বড় জামরা, সেখানে কঙ্কর মারার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেননি আর সেখানে দোয়া করেননি। আল্লাহ পাক এই জিকির আজকার গুলি করতে বলেছেন, বিদাতি জিকির আজকার নয় আর নিজের পক্ষ থেকে রচিত জিকির আজকার নয়। যেসব জিকির আজকার কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সেসব জিকির আজকারের কথা আমাদেরকে স্মরণ করতে হবে এবং সেসব আমাদেরকে শিখে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ বলছেন যে নির্দিষ্ট দিনগুলিতে তোমরা আল্লাহ পাকের জিকির আজকার করো। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইন, এই হজে মিনার দিনগুলি হচ্ছে তাশরিকের দিনগুলি 11, 12, 13। তবে কেউ যদি দুই দিনে তাড়াতাড়ি করে ফিরতে চায়, আমার কাজকর্ম আছে অথবা দুই দিন আমি সেরে নেব, তাহলে আল্লাহ বলছেন কোনো অসুবিধা নেই। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইন, সুতরাং কেউ যদি দুই দিনে তাড়াহুড়া করে, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নেই। 11, 12 থাকলো আর 12 তারিখে কঙ্কর মেরে মেনা থেকে বেরিয়ে গেল, সূর্য অস্ত হওয়ার আগে মেনা থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি সূর্য ডুবে যায় তাহলে রাত থাকা আবার ওয়াজিব হয়ে যাবে, কারণ মেনার রাতগুলি মেনাতে যাপন করা ওয়াজিব। ওমান তাআখখার, আর কেউ যদি বিলম্ব করে আর করে 13 তারিখও থাকে, 13 তারিখের রাত থাকলো, 13 তারিখের দিনে তারপরে কঙ্কর মারল, ফালা ইসমালে, তাতেও কোনো গুনাহ নেই। লেমানিত্তাকা, আর এটি তো ওই সব লোকের জন্য যারা আল্লাহ ভীরু, তাহলে আল্লাহ ভীরুরা সবচেয়ে উত্তম কাজ করবে। আর উত্তম হচ্ছে 13 তারিখ পর্যন্ত মেনায় অবস্থান করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি তো দিয়েছেন, কিন্তু নিজে যখন বিদায় হজ করেছেন তখন 13 তারিখ পর্যন্ত মেনায় অবস্থান করেছেন। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো যে তোমাদেরকে তার কাছে একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে হাজির হইতে হবে আর সেখানে জবাবদিহি করতে হবে, এই চিন্তা তোমাদের রাখতে হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন এক শ্রেণীর মুনাফিক লোকদের কথা, ওমিনান নাস মান ইউজিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি ক্বালবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। মানুষের মধ্য থেকে কিছু লোক এমন আছে যাদের কথা এই পার্থিব জীবনে তোমাকে খুব চাকচিক্য লাগবে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এমন কিছু কথা বলবে, বড় চমৎকার কথা বলবে, কথা শুনে মনে হবে লোক তো খুব ভালো। ওয়ুশহিদুল্লাহ আলা মা ফি ক্বালবিহি, আর তার অন্তরে যা কিছু আছে এর উপর আল্লাহকে সাক্ষী রাখবে, আল্লাহর দোহাই দিয়ে বলবে আমার অন্তর খুব ভালো, আমি হিতাকাঙ্ক্ষী, আমি কল্যাণকামী, আমি ভালো কাজ করি, ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলবে। ওয়াহুয়া আলাদুল খিসাম, অথচ সেই ব্যক্তি বড়ই ঝগড়াটে, সেই ব্যক্তি বড়ই ঝগড়াটে। বলা হয়েছে তাফসীর কিতাবাদিতে যে এই আয়াতটি নাজিল হয়েছে বিশেষ একজন ব্যক্তি সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় বড় ঝগড়াটে ব্যক্তি ছিল মুনাফিক আখনাস বিন শরীক। কিন্তু কোন ক্ষেত্রে যদি আয়াত নাজিল হয় তাহলে তাতেই সীমিত নয় সেই আয়াত, সেই আয়াতের আওতাভুক্ত যত লোকেরা কিয়ামত পর্যন্ত হবে তারা এতে শামিল হবে। সুতরাং এমন কোন ব্যক্তি যার কথা খুব সুন্দর কিন্তু আমল তার সুন্দর নয়, ইমান তার সুন্দর নয়, বরং তার মধ্যে কপটতা মুনাফিকই রয়েছে, তারা আর সে ঝগড়াটে বিবাদ সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ক্ষতি সাধন করে উম্মতে মুসলিমার, তাহলে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ ফাকর রব্বুল তাদের সম্পর্কেই বলেছেন যে এরা বড় ঝগড়াটে আর এদের কথা খুব চমৎকার লাগে। আর এদের বদচরিত্র আরো আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়াইজা তাওয়াল্লা সাফিল আরদে লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। হে নবী, যখন তোমার কাছ থেকে এই ধরনের লোকেরা ফিরে যায়, সাফিল আরদ, তখন পৃথিবীতে ছুটাছুটি করে, কি জন্য ছুটাছুটি করে? ভালো কাজের জন্য, লিউফসিদা ফিহা, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, এবং শস্যাদি ধ্বংস করে, ক্ষেতের ফসল ধ্বংস করে, ওয়ান নাসল, আর পশুকে ধ্বংস করে, ক্ষয়ক্ষতি করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপর্যয় সৃষ্টি করাকে ভালোবাসেন না, না এই কাজকে ভালোবাসেন, না এই কাজ যারা করে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তো এই রকম চরিত্র যাদের কথা তো সুন্দর কিন্তু এরা জমি জায়গার ক্ষতি করে, খাদ্যদ্রব্যের ক্ষতি করে, পশু পাখির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে আয়াতগুলি নাজিল করেছেন। ওয়াইজা ক্বীলা লাহু ইত্তাকিল্লাহ, আর যখন এই শ্রেণীর লোককে বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আর এরকম বিপর্যয় সৃষ্টি করিও না, ফিতনা ফাসাদ করিও না, আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, তখন তার অহংকার তাকে গুনাহর দিকে আকর্ষণ করে, অহংকারের কারণে সে গুনাহ করে থাকে। অনেক সময় অহংকারের জন্য অহংকারী ব্যক্তি সত্যকে পায় না, ফিরাউন তার নেতৃত্বের অহংকারে সত্যকে পায়নি, কারণ তার ধন সম্পদের অহংকারে সত্যকে পায়নি, ঈমান ইসলামকে পায়নি। এইরকমই অনেকে বিদ্যা বুদ্ধির অহংকার করতে গিয়ে সত্যকে হারিয়ে ফেলে, এই ব্যক্তি অহংকার করতে গিয়ে গুনাহর দিকে আরো চলে গেল। আল্লাহ পাক বলেছেন ফাহাস বহু জাহান্নাম, সুতরাং তার জন্য জাহান্নাম যথেষ্ট, ওয়ালা বিসাল মিহাদ, আর জাহান্নাম বড়ই জঘন্য আবাসস্থল তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে মুমিনদের কথা উল্লেখ করে বলছেন, আমিনান নাসে মাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আর কিছু লোকেরা ভালো আছে যারা নিজের নফসকে, নিজের প্রাণকে, নিজের জীবনকে বিক্রি করে দেয়, উৎসর্গ করে দেয়, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজের জান মাল সবকিছু কুরবানি করতে পারে। আল্লাহ রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর অত্যধিক দয়ালু, মহান আল্লাহ। তারপরে সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পুরোপুরি প্রবেশ করো। তাহলে মুসলিম হইতে হবে সত্যিকার অর্থে, মুসলিম হইতে হবে, মুসলিম হইতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধিবিধানের বাস্তবায়ন করতে হবে। আপনি শুধু দু চারটি ইসলামের কাজ করলেন আর ভাবলেন আমি মুসলিম হয়ে গেছি, শুধু নামাজ পর্যন্ত আপনার ইসলাম সীমিত, অথবা আপনার আখলাক চরিত্র পর্যন্ত ইসলাম সীমিত কিন্তু আপনার নামাজ নেই, কারণ এই শ্রেণীর মানুষ আজকাল বহু আছে, কিছু লোক আছে যাদের নামাজ আছে কিন্তু আখলাক চরিত্র নেই, আবার কিছু লোক আছে আখলাক চরিত্র বড়ই ভালো, মাতা পিতার ভালো সেবা করে কিন্তু নামাজ নেই, দিনের মূল বিষয়গুলি নেই। আল্লাহ পাক বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করবে, পুরোপুরি প্রবেশ করো। তারপরে জীবনের বিভিন্ন ক্ষেত্র আছে, সার্বিক ক্ষেত্রে ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে, ব্যক্তি জীবনে সত্যিকার অর্থে মুসলিম হইতে হবে, পারিবারিক জীবনে মুসলিম হইতে হবে, সামাজিক জীবনে মুসলিম হইতে হবে, বিচার বিভাগে মুসলিম হইতে হবে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে মুসলিম হইতে হবে, অর্থনীতির ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে মুসলিম হইতে হবে, কোথায় ব্যয় করলেন, কোথা থেকে উপার্জন করলেন, এক্ষেত্রেও মুসলিম হইতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের পদঙ্কের তোমরা অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বারবার করে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের পেছনে পেছনে চলতে নিষেধ করেছেন এবং সতর্ক সাবধান করেছেন, কারণ শয়তান এত বড় দুশ্মন যে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, আর বাকি মানুষরা কিয়ামত পর্যন্ত যত আসবে তাদের অধিকাংশকে সে নিজের সাথে জাহান্নামে নিয়ে যেতে চায়, এর জন্য আল্লাহর কাছে ছাড় নিয়েছে। আল্লাহ পাক বলছেন তারপরে ফাইন জালালতু মিন বাদি মা জাআতকুমুল বাইয়্যিনাত, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, ফালামু, তাহলে জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুল হাকিম, যে আল্লাহ ফাকরাব্বুল আলমিন সর্বজয়ী এবং প্রজ্ঞাময়। আল্লাহ পাককে কেউ হারাতে পারে না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কথাই এবং কাজে তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তও রহস্য রয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টিগত আদেশ নিষেধ রয়েছে, যা কিছু আল্লাহ পাক দুনিয়াতে করেন তাতেও আল্লাহ পাকের হিকমত রহস্য রয়েছে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন এক শ্রেণীর মানুষের কথা, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে চায় না তাদের সম্পর্কে, এবং তারা চ্যালেঞ্জ করে থাকে, হাল ইয়ানযুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালায়েকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলছেন তারা একমাত্র অপেক্ষা করে যে আল্লাহ পাক তাদের কাছে আসবেন, ফি যুলালিম মিনাল গামাম, মেঘমালার ছত্রে, মেঘমালার মধ্যে আল্লাহ পাক আসবেন, আল্লাহ দেখা দিবেন, তাহলে ঈমান নিয়ে আসবেন, না দেখে ঈমান নিয়ে আসবেন না। অথচ আল কোরআন হিদায়ত করবে ওই সব লোকদেরকে যারা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে, যারা না দেখে বিশ্বাস করতে চায় না দিনের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ পাক হিদায়ত করবেন না। কিন্তু এরা এই শর্ত লাগায় যে আল্লাহ পাক এসে দেখা দিকে আমাদেরকে, ওয়াল মালায়েকাতু, এবং ফেরেশতারাও আসুক, ফেরেশতারা আল্লাহ পাকের সাথে এসে আমরা ফেরেশতাদেরকেও দেখি, ওয়া কুদিয়াল আমরু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মীমাংসা করুক, মীমাংসা হয়ে যাক, মানে সত্য স্পষ্ট হয়ে যাক, আল্লাহ এসে দেখা দিয়ে দিলেন, ফেরেশতাকে দেখে নিলাম, ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আর শুনে রাখো আল্লাহ পাকের কাছে সমস্ত বিষয় ফিরে আসবে, সব কেউ ফিরে আসবে, সকলে ফিরে আসবে, আর সবকিছু আল্লাহ পাকের কাছে ফিরে আসবে, প্রত্যেকটি বস্তু আল্লাহ পাকের কাছে ফিরে আসবে, দুনিয়া খালি হয়ে যাবে, এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পৃথিবীর মালিক থাকবেন এবং ধ্বংস করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাহুম মান ইউবাদদিল নিয়মাতাল্লাহি মিন বাদি মা জাআতু ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ পাক বনি ইসরাঈলের কথা আয়াতে উল্লেখ করেছেন যে বনি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করো, এই ইহুদিদেরকে জিজ্ঞাসা করো, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা, তাদেরকে কত শত আমি সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, কত মুজিজা মূসা আলাইহিস সালামের সাথে পাঠিয়েছি, আর কত নিয়ামত তাদেরকে দিয়েছি। অনুগ্রহ আল্লাহ পাকের নিয়ামত আসার পরেও যদি কেউ তা পরিবর্তন করে দেয়, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ পাকের আজাব বড়ই কঠোর, আল্লাহ পাকের শাস্তি বড়ই শক্ত। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল লাযীনা আমানু ওয়াল লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কাফেরদের জন্য দুনিয়াকে সুশোভিত করা হয়েছে, যুয়িনা লিল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, যারা দুনিয়ামুখী, তাদের জন্য পার্থিব জীবনকে সুন্দর করে সাজিয়ে পেশ করা হয়েছে, দুনিয়াই ভালো লাগে তাদেরকে, পাপে ডুবে থাকতে ভালো লাগে। ওয়া ইয়াসখারুনা মিনাল লাযীনা আমানু, আর মমিনদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে, মমিন মুসলিমরা যদি ইসলামিক লেবাস পরে ঠাট্টা বিদ্রুপ করে, দাড়ি রাখে তাহলে তাদেরকে ঠাট্টা মজাক করে, তারা যদি নামাজ পড়ে তাহলে ঠাট্টা মজাক করে, এগুলি হচ্ছে কাফেরের চরিত্র। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, তবে জেনে রাখো যারা আল্লাহকে ভয় করেছে, যারা সংযত জীবনযাপন করেছে মুমিন, তারা তাদের উপরে থাকবে কিয়ামতের দিনে, শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করবে, জান্নাতে রাখবেন, আর এদেরকে যারা দুনিয়ার চাকচিক্যে পড়েছিল এবং কুফরি করেছে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দান করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 213 তে, কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাসাল্লাহু নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া আনজাল মাআহুল কিতাবা বিল হক লিয়াহকুম বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহ। আয়াতটি বড় লম্বা রয়েছে। আল্লাহ পাক বলছেন মানব জাতি একটি জাতি ছিল, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একটি উম্মত ছিল, একটি জাতি ছিল, অর্থাৎ একই পন্থার উপর ছিল, সবাই আল্লাহর তাওহীদ একত্রের উপর ছিল, আল্লাহ ছাড়া কারো ইবাদত করত না, আর এত ধর্ম আর এত মতবাদ আর এত পন্থা ছিল না, একটি রাস্তার উপর মানুষ জাতি ছিল, সকলে আদম আলী সালাম থেকে শুরু করে নূহ আলী সালামের পূর্ব পর্যন্ত একদিনের উপর তাওহীদের উপর ছিল। তারপরে শয়তান বিভ্রান্ত করে নূহ আলী সালামের জাতিকে প্রথম শিরকে নিমজ্জিত করে আর তারা প্রতিমা পূজা শুরু করে। ফাবাস আল্লাহুন নবীন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করলেন তাদের হিদায়তের জন্য, মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সুসংবাদ দাতা করে আর সতর্ককারী করে যে তোমরা যদি তাওহীদের দিকে ফিরে আসো, তাওহীদকে প্রতিষ্ঠা করো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, আর তোমরা যদি শিরকে লিপ্ত হও, পাপে লিপ্ত হও, তাহলে তোমাদেরকে সতর্ক সাবধান করছি জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, দুনিয়া এবং আখিরাতের শাস্তি থেকে। ওয়া আনজালা মাআহুল কিতাবা বিল হক, এবং আল্লাহ পাক তাদের সাথে সত্য নিয়ে কিতাব প্রেরণ করলেন, লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহ, যে ব্যাপারে তারা মতনৈক্য করেছে, সেসব ক্ষেত্রে মানুষের মাঝে যাতে করে নবীগণ ফয়সালা করেন, যে হক ফয়সালা আল্লাহ পাক রব্বুল তাদের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করে দেন, এই জন্য যে কোনটি হক কোনটি বাতিল। ওয়া মাখতালাফা ফীহা ইল্লাল্লাযীনা উতূহু মিন বাদি মা জাআতহুমুল বাইয়্যানাত, এবং তারা যে ইখতিলাফ করেছে আল্লাহ পাক বলছেন ওয়া মাখতালাফা ফীহা ইল্লাল্লাযীনা উতূহু, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা যে ইখতিলাফ করেছে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পর আল্লাহ পাক এখানে ইহুদিদের ইঙ্গিত করে বলেছেন, ইহুদিদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন তাওরাত, এবং তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ছিল, তা সত্ত্বেও তারা ইখতিলাফ করেছে এই দিনে ইসলামের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তারা ঈমান নিয়ে আসেনি, কেন? বাগিয়াম বাইনাহুম, আপোষের শত্রুতার কারণে, শত্রুতা হিংসা বিদ্বেষের কারণে। ফাহাদ আল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহ, অতঃপর আল্লাহ পাক ওইসব লোকদেরকে হিদায়াত দান করলেন যারা ঈমান নিয়ে এসেছিল, লিমাখতালাফু ফীহি মিনাল হাক্ক, হক থেকে সত্য থেকে যে তারা ইখতিলাফ করেছিল ওই সব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়, বিইযনিহি, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং আল্লাহ পাক যাকে চান তাকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়ে থাকেন। মহান আল্লাহ তারপরে বলছেন যে যারা ঈমান নিয়ে আসবে মনে করবে না যে শুধু ফুলের বাগানে থাকবে, মনে করবে না যে শুধু সুখ আর সুখ চাই, মমিন হয়েছে মানে আল্লাহ পাক দুনিয়াতেই সবকিছু দিয়ে দিবেন, কোনো কষ্ট করতে হবে না আর খুব সহজে জান্নাত হাসিল করে নেবে, ব্যাপারটি এইরকম নয়। আসলে মহান আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই ধারণা করেছো যে জান্নাতে সহজে চলে যাবে, এমনিতে চলে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাত অত্যন্ত মূল্যবান, সুতরাং তার কিছু মূল্য পেশ করতে হবে, তার জন্য কিছু কোরবানি করতে হবে, তার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। মহান আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসারুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো ওই রকম বিপদ আপদ আসেনি যা তোমাদের পূর্বের জাতি যারা চলে গেছে তাদের উপর এসেছিল। তাদের উপর কি রকমের মুসিবত এসেছিল, কি রকমের বিপদ আপদ এসেছিল? মাসসাতহুমুল বাসা, তাদেরকে অভাবে স্পর্শ করেছিল, অভাব, পেটে খাবার নেই, তারপরে তারা দিনকে মজবুত করে ধারণ করেছে, আম্বিয়া এবং রাসূলগণ যে দিন নিয়ে এসেছিলেন। ওয়াদ্দাররা, এবং তাদেরকে ব্যাধি রোগ স্পর্শ করেছে, বিভিন্ন রকম বালা মুসিবত এসেছে, ব্যাধি এসেছে, তারপরেও তারা ধৈর্য ধারণ করেছে। ওয়াজুলজেলু, এমনকি তারা প্রকম্পিত হয়েছে, এমন বিপদ আপদ এসেছে যে আর টিকা যাবে না, যেমন ভূমিকম্প হলে মানুষ পালাতে শুরু করে যে আর থাকা যাবে না, ঠিক তেমনি এমন জীবনে অশান্তির অবস্থা হয়েছে যে তারা প্রকম্পিত হয়েছে। হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু, এমনকি রাসূল এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছিলেন তারা বলতে বাধ্য হইতেন যে আর কতদিন ধৈর্য ধারণ করব, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা, আল্লাহ পাক বলেন শুনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে রয়েছে, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের জীবনে 13 বছর নির্যাতিত থাকলেন, দুর্বল থাকলেন, মক্কায় অসহায় থাকলেন, অনেক জুলম অত্যাচার বরদাস্ত করতে হইল, তারপরে মদিনা যেতেই অবস্থা পরিবর্তন হয়ে গেল। মাত্র 8 বছর মদিনায় থাকলেন আর তারপরে আবার মক্কায় ফিরে আসছেন, সসম্মানে এবং বিজয়ী পুরুষ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের ওপর সে মক্কা বিজয়ে এসে কোন রকমের আক্রমণ করেননি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিঃসন্দেহে আল্লাহ পাকের সাহায্য অত্যন্ত নিকটে রয়েছে। মাত্র কত বছর? 13 বছর আর 8 বছর, কত হয়? 21 বছর। 21 বছর মধ্যে আল্লাহ পাক দিনকে এত শক্তিশালী করে দিলেন, মুসলিমদেরকে আল্লাহ পাক এত সম্মানিত করে দিলেন যে আর আরব মক্কা মদিনা হেজাজে কোন মুশরিক কোন বহুত্ববাদী খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সাহায্য করবেন যদি আমরা আল্লাহর দিনের সাহায্য করি। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পাকে সুদৃঢ় করবেন। মহান আল্লাহ তারপরে আরেকটি বিষয় সম্পর্কে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। লোকেরা জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার যে তারা কি খরচ করবে আর কাকে দেবে, দান খেরাত যে করব আর কি দান করব আর কাকে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব বলছেন, কুল হে নবী, বলে দাও, মা আনফাকতুম মিন খাইরিন, যে কোনো কল্যাণ তুমি খরচ করো, যে কোনো মাল ধন সম্পদ ব্যয় করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কাত তামারা, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, বাঁচার চেষ্টা করো, যদিও খেজুরের একটি অংশ দিয়ে হোক না কেন। তো আল্লাহ পাক বলছেন যা কিছুই খরচ করবে কল্যাণ থেকে, ফালিল ওয়ালিদাইনি, তা প্রথম মাতা পিতার জন্য। তাহলে আল্লাহ পাকের হকের পরে মাতা পিতার হক আল্লাহ পাক রেখেছেন, ওয়াল আকরাবিন, এবং আত্মীয় স্বজনদের জন্য। আর সবচাইতে নিকটতম আত্মীয় স্বজন মাতা পিতার পরে হচ্ছে ছেলে মেয়েরা, ভাই বোনেরা, স্ত্রী, ওয়ালিয়াতামা এবং ইয়াতিম ওয়ানাতদের জন্য খরচ করবে, যারা বাল্য জীবনে বাবাকে হারিয়ে ফেলেছে, এরা হচ্ছে ইয়াতিম, এদের লালন পালনে বড়ই সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানত নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইয়াতিমের লালন পালন করবে। আনা ওয়া কাফিলুল ইয়াতিমে কাহাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এবং ইয়াতিমের যে দেখাশোনা করবে, ইয়াতিমের ভরণ পোষণের যে দায়িত্ব নেবে, সেই ব্যক্তি আমার সাথে কিয়ামতের দিন এইভাবে কাছাকাছি থাকবে জান্নাতে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইয়াতিমদের লালন পালন করার তৌফিক দান করেন। ওয়াল মাসাকিন, এবং দরিদ্রদের তাতে হক রয়েছে, দরিদ্রদেরকে দান করো। অবনিস সাবিল, যারা মুসাফির এবং রাস্তা খরচ নেই তাদেরকে দান করো। ওমা তাফালু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ বি আলিম, যে কোনো কল্যাণের কাজ তোমরা করবে আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার জিহাদের বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক জিহাদ ফরজ করেছেন, কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে, সে শর্তগুলি যদি পাওয়া যায় তখন জিহাদ রয়েছে। সব সময় জিহাদ নয় যে বিনা কোনো শর্তে, যেমন রোজা রাখার জন্য শর্ত রয়েছে যে আপনি যাতে করে সুস্থ হন, আপনি মুকিম হন, বাড়িতে আছেন, আপনি আপনি নাবালক নন, সাবালক মানুষ, আপনি এখন সাবালক হয়েছেন, তাহলে রোজা ফরজ হয়েছে। হজের জন্য শর্ত হচ্ছে যে আপনার কাছে যেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার টাকা পয়সা থাকে, আর সেখান থেকে ফিরে আসার ব্যবস্থা থাকে, ভিক্ষা করবেন আর হজ করতে যাবেন, সেটা আল্লাহ বলছেন না। জাকাতের জন্য শর্ত হচ্ছে যে আপনার যেন নিসাব থাকে, যদি নির্দিষ্ট একটা পরিমাণ আছে যাকে নিসাব বলা হয়, সেটা যদি না থাকে আপনার জাকাত ফরজ নেই। সেই রকমই জিহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত, তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যেগুলি কোরআন এবং হাদিসের আলোকে বুঝে নিতে হবে। আল্লাহ পাক বলছেন তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, কিন্তু সশস্ত্র যুদ্ধ তোমাদের উপর বড় কষ্টকর, কারণ এতে জান দিতে হবে, এতে স্ত্রীকে বিধবা করার আশঙ্কা আছে, এতে ছেলে মেয়েদেরকে ইয়াতিম করার আশঙ্কা আছে। সুতরাং এটা মানুষের মনের উপর বড়ই কষ্টকর, এটা সহজ বিষয় নয়। ওয়াসান তাকরা হুসাইন, আর আল্লাহ বলছেন হতে পারে যে একটা জিনিসকে তোমরা অপছন্দ করছো, ওয়া খাইরুল লাকুম, তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। ওয়াসান তোহিবুসাইয়ান, আর হতে পারে যে কোনো কিছুকে তোমরা ভালোবাসছো, ওয়া শারুল লাকুম, সেটা তোমাদের জন্য অপ্রীতিকর, অকল্যাণকর, তাতে অমঙ্গল রয়েছে তোমাদের জন্য। তাহলে অনেক সময় হয়তো মনে করছেন যে না, এই ক্ষেত্রে আমি এই ঝুঁকি নেব না, কিন্তু ঝুঁকি নেওয়াতে আপনার কল্যাণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটি হচ্ছে কোরআনী নীতিমালা, যে অনেক সময় দেখি যে এটা হয়তো আমাকে খারাপ লাগলো কিন্তু তাতেই কল্যাণ আছে। আপনি বিবাহ করার পরে মনে হলো যে না, আমি হয়তো মার খেয়ে গেলাম, না তাতেই হয়তো ওই স্ত্রীতে আল্লাহ পাক কল্যাণ রেখেছেন। আর অনেক সময় দেখা গেল যে আপনার স্ত্রী মারা গেল অথবা একটা ছেলে মারা গেল, খুব খারাপ লাগলো কিন্তু তাতেই হয়তো কল্যাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ পাক সব কিছুই জানেন আর তোমরা কিছুই জানো না, সুতরাং পরিণাম কোনটার ভালো আছে কোনটার খারাপ আছে সেটা আল্লাহ পাক ভালো জানেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা জিজ্ঞাসা করলো হারাম মাস সম্পর্কে, যে এই হারাম মাসে কিতালিন ফিহি, এতে যুদ্ধ করা কেমন, জায়েজ না জায়েজ নয়। আল্লাহ পাক বললেন কুল কিতালুন ফিহি কাবীর, এতে যুদ্ধ করা হচ্ছে বড় কাবীরা গুনাহ। হারাম মাস যে চারটি মাস রয়েছে, রজব মাস এবং জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, এই চারটি মাস হচ্ছে সম্মানিত হারাম মাস, এতে যুদ্ধ করা হচ্ছে কাবীরা গুনাহ, বড় অপরাধের কাজ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মসজিদুল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, তবে হারাম মাসে যুদ্ধ করার চাইতে বড় অপরাধ হে কাফেরেরা, হে আরব কুরাইশরা, মুশরিকরা, তোমরা করে রেখেছো, সেগুলি হচ্ছে যে আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে, যারা ইসলাম কবুল করতে এসেছে তাদেরকে তুমি বাধা দিয়েছো, যারা ইসলাম গ্রহণ করতে এসেছে তাদেরকে তোমরা বাধা সৃষ্টি করেছো। ওয়া কুফরুম বিহি, এবং আল্লাহর সাথে কুফরি করেছো, যেটা এর চাইতে বড় অপরাধ। ওয়াল মসজিদুল হারাম, মসজিদে হারামে নামাজ পড়তে যেতে বাধা দিয়েছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাইকারদেরকে, এটা এর চাইতে বড় অপরাধ। হারাম মাসে যুদ্ধ করা, লড়াই করার চাইতে বড় অপরাধ। ওয়া ইখরাজু আহলিহি মিনহু, এবং যারা মক্কাবাসী, মক্কার মুসলিম মুমিন, যারা এখানে জন্ম নিয়েছে, যাদের মাতৃভূমি, এখান থেকে তাদেরকে বিতাড়িত করেছো, মদিনা যেতে বাধ্য করেছো তাদেরকে, এটা এর চাইতে বড় অপরাধ করেছো। আল্লাহ বলছেন আকবার ইন্দাল্লাহ, আল্লাহর নিকট এই পাপগুলি হারাম মাসে লড়াই করা চাইতে বড় গুনাহ। ওয়াল ফিতনা তো আকবার মিনাল কাতল, আর ফিতনা ফাসাদ সৃষ্টি করা, খুন করার চাইতে বড়, শিরকে কাউকে লিপ্ত করা, এ হচ্ছে ফিতনা, শিরকের গুনাহ খুনের গুনার চাইতে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল এখানে বলেছেন, আর আরেকটি আয়াতে বলেছেন আসাদ্দু মিনাল কাতল। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, আল্লাহ বলছেন যে আল্লাহর শত্রু যারা আল্লাহর দিনের শত্রু মুশরিক, তাদের স্বভাব হচ্ছে যে তোমাদের বিরুদ্ধে সব সময় তারা যুদ্ধে লিপ্ত থাকবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দিবে, যতক্ষণ ইমান না ছেড়ে দিবে, কালেমা না ছেড়ে দেবে, নামাজ না ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের শত্রু ছেড়ে দেবে না। ইনিস্তাতাও, যদি তাদের পক্ষে সম্ভব হয়। ওমাইয়ার তাদের মিনকুম আন দীনিহি, শুনে রাখো, তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে বিমুখ হয়ে যায়, ইসলাম ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, পর্দা ছেড়ে দেয়, ফায়ামুত ওয়াহুয়া কাফির, আর এইরকম দিন ছেড়ে দিয়ে সে নাস্তিক হয়ে গেল, আল্লাহদ্রোহী হয়ে গেল, আর কুফরি অবস্থায় মারা গেল, ফাউলাইকা হাবিতাত আমালুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের আমলগুলি ইহকালে পরকালে সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালেদুন, আর এরাই জাহান্নামে চিরকাল অবস্থান করবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিনের পক্ষান্তরে মুমিন মুসলিমের কথা, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়েছে, তাদের যে পুরস্কার রয়েছে তার কথা উল্লেখ করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গাফুরুর রহিম। নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং হিজরত করে এসেছে, হিজরত করা মানে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হওয়া আল্লাহর দিনকে রক্ষা করার জন্য, পেটের দায়ে নয়। যেমন আজকাল পেটের দায়ে ধনী দেশগুলিতে চলে যাচ্ছে, পশ্চিমা দেশগুলিতে অনেকে চলে যাচ্ছে, এটা হিজরত নয়, এটা ইসলামিক হিজরত নয়, বরং এটা যদি সেখানে যদি ইসলাম পালন করা আরো কষ্ট করা হয় তাহলে নিষিদ্ধ হিজরত। আর ইসলামে হিজরত হচ্ছে যে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য, আপনি আপনার ইমান বাঁচানোর জন্য অথবা ইসলাম প্রচারের জন্য আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলেন, এর নাম হচ্ছে হিজরত। যারা হিজরত করলো ও জাহাদু ফি সাবিল আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করলো, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের আশাবাদী। যারা আল্লাহর দিনের জন্য মেহনত করবে, প্রচেষ্টা চালাবে, খেদমত করবে, দিনের দাওয়াতের কাজ করবে, এরাই আল্লাহর রহমতের আশা রাখতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ফাকর রব্বুল আলামিন সবকিছু মার্জনাকারী, সমস্ত গুনাহ মাফ করেন, এবং আল্লাহ ফাকর রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান। আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফউ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ ফাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ ফাক রব্বুল আলমিন ভালো বস্তুগুলিকে, পাক পবিত্র বস্তুকে হালাল করেছেন, এবং যেগুলি নোংরা, যেগুলি আমাদের জন্য ক্ষতি সাধনকারী, যেগুলি আমাদের ইহকাল পরকালকে নষ্ট করবে, সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মাদক দ্রব্য, আরেকটি হচ্ছে জুয়া। যে দুটি বিষয়ের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 219-এ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, তারা তোমাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী তুমি বলে দাও যে এই দুইটি বিষয়ে বা দুইটি বস্তুতে ইসমুন কাবীর, বড় গুনাহ রয়েছে। মদ পান করা কবিরা গুনাহ, বরং এটি হচ্ছে উম্মুল খাবায়েস, মদ হচ্ছে সমস্ত গুনহার শিকড়, সমস্ত গুনহার মূল। যেই ব্যক্তি মদ খেয়ে নেয় সেই ব্যক্তি হুশ হারিয়ে দেয়, যখন জ্ঞান হারিয়ে দেয় তখন সেই ব্যক্তি জেনাও করতে পারে, মায়ের সাথে জেনা করতে পারে, বোনের সাথে জেনা করতে পারে, সেই ব্যক্তি খুনও করতে পারে, স্ত্রীকে খুন করতে পারে, মাকেও খুন করতে পারে, সেই ব্যক্তি শিরক কুফরি করতে পারে, আল্লাহ ছাড়া যে কিছু পূজা করতে পারে, তার দ্বারা সমস্ত পাপ হইতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গুনহার শিকড় বা সমস্ত গুনহার মূল বলেছেন এই মদকে। মদ পান করার কঠোর শাস্তি রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিনের বিধানে দুনিয়া এবং আখেরাতে।